لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال الله سبحانه وتعالى والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال الله سبحانه وتعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال عليه الصلاة والسلام من قال لا إله إلا الله مخلصا دخل الجنة. قيل وما إخلاصها؟ قال أن تحجزه عن محارم الله. وقال عليه الصلاة والسلام المؤمنون هينون لينون كالجمل الآنف إن قيد إن قاد وإن أنيخ على صخرة استناخ. أو كما قال عليه میرے محترم دوست بزرگ عزیزو, ہمیں دل کی گہرائیوں سے اس بات پر یقین کرنا چاہیے کہ اللہ رب العزت نے جب سے انبیاء علیہ السلام کی بعثت کا سلسلہ قائم کیا ہے اس وقت سے قیامت تک کے لیے دعوت الی اللہ کو امت کی تربیت, امت کی ہدایت اور تعلق اللہ کا ضابطہ بنایا ہے. اس پر ہمیں یقین ہونا چاہیے کہ اللہ رب العزت نے جب سے انبیاء علیہ السلام کی بعثت کا سلسلہ قائم کیا ہے اس وقت سے لے کر قیامت تک کے لیے امت کی ہدایت, امت کی تربیت اور تعلق مع اللہ پیدا کرنے کے لیے دعوت کو اللہ نے ضابطہ بنایا ہے. ضابطہ اس کو کہتے ہیں جو زمانوں کے بدلنے کے ساتھ بدلتا نہیں ہے. ضابطہ اس کو کہتے ہیں جو زمانوں کے بدلنے کے ساتھ بدلتا نہیں ہے. یہ بات قرآن صاف طور پر بار بار سمجھا رہا ہے. براہ راست ہر ایمان والے کو کہ امت کی تربیت, امت کی ہدایت اور اللہ کی ذات کے ساتھ تعلق کے پیدا ہونے کا جو اللہ کا ضابطہ ہے وہ دعوت الی اللہ ہے. جب امت انفرادی طور پر یا اجتماعی طور پر اس ضابطے سے ہٹ جائے گی تو امت کی ہدایت کا, امت کی تربیت کا, اللہ کی ذات کے ساتھ تعلق کا اور ہر فرد امت کے اپنے تزکیے کا ضابطہ امت چھوڑ دے گی. اس پر ہمیں دل کی گہرائیوں سے یقین ہو. اس لیے کہ اللہ رب العزت خود فرماتے ہیں کہ تمام کی تمام انسانیت خسارے میں ہے اور یہ خسارے سے بچ نہیں سکتے, یہ خسارے سے بچ نہیں سکتے جب تک یہ چار کام پورے نہ کریں اپنے طریقے پر نہیں بلکہ انبیاء علیہ السلام اور صحابہ کرام کے طریقے پر. جب تک یہ چار کام پورے نہیں کریں گے امت کسی زمانے میں کسی قسم کے خسارے سے, کسی قسم کے حالات سے نہیں بچ سکتی. وہ چار کام اور وہ چار اسباب جو اللہ رب العزت نے قسم کھا کے فرمائے ہیں کہ اس کے بغیر انسانی خسارے سے نہیں بچ سکتی, وہ پہلا سبب ایمان اور اعمال صالحہ. ایمان, دوسرا سبب اعمال صالحہ, تیسرا سبب ہر ایمان والے کو ایمان پر لانا, ہر ایمان والے کو اعمال صالحہ پر لانا. علماء نے لکھا ہے کہ یہ چار اسباب ہیں, ان میں سے اگر ایک سبب بھی ناقص ہوگا تو امت خسارے سے نہیں بچ سکتی. اللہ رب العزت یہ بات قرآن میں قسم کھا کر فرما رہے ہیں. والعصر ان الانسان لفی خسر. میرے دوستو عزیزوں, یہ فریاد کرنا ہے کہ امت تربیت اور ہدایت کے ضابطے سے ہٹ کر اگر زندگی میں دین لانا چاہے تو یہ انبیاء علیہ السلام اور صحابہ کرام کے طریقے اور ان کے ضابطے کے خلاف ہوگا. ہمیں ہر آن ہر گھڑی اس پر غور کرنا ہوگا کہ وہ کون سا طریقہ جہد ہے جس طریقہ جہد کو اللہ رب العزت نے قرن اول میں, قرن اول میں اور اللہ رب العزت نے اس کے بعد بھی, جب سے میں نے عرض کیا کہ جب سے انبیاء علیہ السلام کی بعثت کا سلسلہ جاری ہوا ہے, وہ کون سا طریقہ محنت ہے جس طریقہ محنت کو اللہ تعالی نے ہدایت کا ضابطہ قرار دیا ہے. اللہ تعالی خود فرماتے ہیں کہ اس شخص سے اچھا دین ہو کس کا سکتا ہے جو دعوت اور عمل دونوں کو اکٹھا رکھے, دونوں کو جمع رکھے. اللہ خود فرما رہے ہیں کہ اس سے اچھا دین ہو کس کا سکتا ہے جو دعوت دیتے ہوئے عمل کرے. میرے بزرگ دوستو عزیزو, دعوت ایمان اور عمل کی تکمیل کے لیے ہے, دعوت ایمان اور عمل کی تکمیل کے لیے ہے. مولیٰ صاحب فرماتے تھے کہ دعوت ایمان اور عمل میں کمال پیدا کرنے کے لیے ہے, ایمان اور عمل کے اندر کمال پیدا کرنا یہ ہر فرد کا, یہ ہر فرد کا اپنا فریضہ ہے, یہ ہر فرد کا اپنا فریضہ ہے کہ وہ اپنے ایمان اور اعمال کے اندر کمال پیدا کرے. کیونکہ اللہ رب العزت نے اصولی طور پر اپنے راستے کی محنت کو ہی ہدایت کا سبب اور ضابطہ قرار دیا ہے. نحمده ونصلي على رسوله الكريم اما بعد. محترم دوستو بزرگو, مہربان جی بھائی, আমাদের সবারের সবারই দিলের বিশ্বাস এবং অন্তরের গভীর থেকে গভীর স্তরে একথার যকিন বসাইতে হবে এবং একথা বুঝতে হবে অন্তর দিয়া যে আল্লাহ পাকের একটা নিয়ম, আল্লাহ পাকের এক ধারা, যখন থেকে নবী করিম আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছেন, পাঠাইবার সিলসিলা জারি করছেন, তখন থেকে আল্লাহ পাকের যে ধারা এবং আল্লাহ তাআলার যে নিয়ম সেটা হলো এই যে দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, এই মেহনতের দ্বারাই আল্লাহ তাআলা উম্মতের তরবিয়ত করেন এবং এই মেহনতের দ্বারাই হেদায়েত লাভ হয় আর এই মেহনতের দ্বারাই আল্লাহ তাআলার সঙ্গে মানুষের সম্পর্ক কায়েম হয়। এই জন্যই আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিমুস্সালামদের দুনিয়াতে পাঠাইবার যে সিলসিলা যখন থেকে শুরু করছেন তখন থেকে আল্লাহ তাআলার নিয়ম এবং ধারা এতেই চলে আসতেছে যে তরবিয়ত, একটা মানুষের তরবিয়ত হওয়া অর্থাৎ দিনের উপরে চলার জন্য তার প্রশিক্ষণ অথবা তার এটার উপরে তার জিন্দগি উঠাইবার উঠানো এবং হিদায়ত হাসিল করা এবং এইসব কিছুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার সঙ্গে তার তাল্লুক এবং সম্পর্ক, তার সৃষ্টিকর্তা তার মালিক আল্লাহর সঙ্গে তার সম্পর্ক কায়েম হইবার রাস্তা এবং পথ এটাই যে আল্লাহ তাআলার দিকে দাওয়াত, দাওয়াত ইলাল্লাহ, এটাই একমাত্র রাস্তা। এই জন্য সব নবীদের সিলসিলা যখন থেকে নবীরা দুনিয়াতে আসছেন তখন থেকে প্রত্যেক নবীরাই হেনচ করে এই মেহনতের দ্বারাই উম্মতের তরবিয়ত হয়েছে, এই মেহনতের দ্বারাই উম্মতের হেদায়ত আসছে উম্মতের মধ্যে এবং এই মেহনতের দ্বারাই মানুষ আল্লাহর সঙ্গে তার তাল্লুক এবং সম্পর্ককে ঠিক কায়েম করছে। এই কথাটা যখন থেকে নবীরা আসেন তখন থেকে আল্লাহ তাআলার এই ধারা চলে আসে। উনি একটা শব্দ বলছেন জাবেতা, যেটার অর্থ আমি ধারা করলাম অথবা নিয়ম করলাম। উনি বলতেছেন যে জাবেতা, ধারা, নিয়ম ওইটা কি বলে, যেটা কোন যুগের পরিবর্তনে কখনো পরিবর্তন হয় না, একই রকম থাকে। জমানা পরিবর্তন হইতে পারে কিন্তু ধারা পরিবর্তন হবে না, নিয়ম পরিবর্তন হবে না, জাবতা পরিবর্তন হবে না। আল্লাহ তাআলার জাবতা, আল্লাহ তাআলার ধারা যেটা যুগের পরিবর্তনে পরিবর্তন হয় না, সেটা হলো এই যে দাওয়াত ইলাল্লাহ দ্বারাই উম্মতের তরবিয়ত হয়, দাওয়াত ইলাল্লাহ দ্বারাই উম্মতের মধ্যে হেদায়েত আসে এবং আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক তার কায়েম হয়। উনি বলতেছেন যে কোরআনের পাকের মধ্যে আল্লাহ তাআলা সূরা ওয়াল আসরের মধ্যে জমানার কসম খেয়ে আল্লাহ তাআলা বলতেছেন, চারটা আমল বাতাইছেন যে এই চারটা কাজ ছাড়া মানুষ, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, লোকসানের মধ্যে থাকবে, সমস্ত মানুষ লোকসানের মধ্যে এই চারটা আমল ছাড়া। এক হলো ঈমান, আরেক হলো আমালে সালেহা, আমালে সালেহা মানে হল নেক আমাল, ইমানি আমাল, আর ইমানের দাওয়াত আমালের দাওয়াত। তো এই চার জিনিস ছাড়া আল্লাহ তাআলা কসম খেয়ে বলতেছেন যে এই চার কাজ ছাড়া সব মানুষ লোকসানের মধ্যে এবং ক্ষতির মধ্যে। এই জন্য মেরে মহতরম দোস্তরা বুজুর্গ, যখন উম্মত ইনফিরাদি ভাবে হোক অথবা ইজতেমাঈ ভাবে হোক, ব্যক্তিগত ভাবে হোক অথবা সমষ্টিগত ভাবে হোক, যদি এই দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেওয়া এই কাজকে তারা ছেড়ে দেয়, তো তারা হেদায়াত, তরবিয়ত এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক এই সব জিনিসকে তারা হারাবে এবং তাদের যে তাজকিয়া হওয়া, অর্থাৎ অন্তর পবিত্র হওয়া, ভালো গুণ তার ভিতরে আসা, খারাপ গুণগুলা তার ভিতর থেকে বের হয়ে যাওয়া, দোষগুলা তার ভিতর থেকে বের হয়ে যাওয়া, এই জিনিস থেকে উম্মত বঞ্চিত হয়ে যাবে এবং এই উম্মত এই সব জিনিসগুলো হারিয়ে ফেলবে। যত যদি তারা ব্যক্তিগতভাবে হোক এবং সমষ্টিগতভাবে হোক, ইজতেমাঈ ভাবে হোক চাই ইনফিরাদি ভাবে হোক, এই দাওয়াতওয়ালা কামকে তারা ছেড়ে দেবে। এবং প্রত্যেকের জিম্মায়, মানে প্রত্যেকের দায়িত্বে হল যে সে তার ঈমানের মধ্যে এবং তার আমালের মধ্যে পূর্ণতা আনে, কামাল আনে, তার ঈমানকে সে পরিপূর্ণ করে, সে তার আমালকে পরিপূর্ণ করে। মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি কথাই বলতেন যে দাওয়াতের মেহনতের দ্বারা ঈমানের মধ্যে পরিপূর্ণতা আসবে, আমালে সালেহা নেক আমালের মধ্যে পরিপূর্ণতা আসবে। আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে পাকের মধ্যে বলেন যে তার চেয়ে কার দিন উত্তম হতে পারে যে কিনা দাওয়াত এবং নেক আমাল, আমালে সালেহা দুটোকে সে একত্রে করে, এর চেয়ে উত্তম দিনওয়ালা আর কেউ হইতে পারে না। উত্তম দিনওয়ালা তো সে হবে যে কিনা দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেওয়া এবং আমালে সালেহা নেক আমাল দুটোকে, দুটোটা সমন্বয় করে, দুটোকে সে একসাথে করে। এরকম না যে সে একটা করে আর একটা ছেড়ে দেয়। দাওয়াত ইলাল্লাহ করে কিন্তু আমালে সালেহা করে না, নেক আমল করে না, অথবা নেক আমল করে কিন্তু সে দাওয়াত ইলাল্লাহ করে না, আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেয় না। তো বলেন যে যে একটাকে ছেড়ে দিবে তার দিন উত্তম হবে না, দিন তো তারই উত্তম হবে। আল্লাহ তাআলা এভাবে বলতেছেন যে তার চেয়ে কার দিন উত্তম হবে, কে যে দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেওয়া আর নেক আমাল দুটোটা সমন্বয় করে। এই জন্যই মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন দাওয়াত ইলাল্লাহ, যেটা যে দাওয়াত, দাওয়াতের মেহনতের কথা বলা হইতেছে, উম্মতের মধ্যে জিন্দা করতে বলা হইতেছে যে উম্মত দাওয়াত ইলাল্লাহর কাজের উপরে উঠে, এটার উদ্দেশ্য হলো এই যে ভাই ঈমানের মধ্যে পরিপূর্ণতা আসে, আমালে সালেহার মধ্যে পরিপূর্ণতা আসে, এবং এটা প্রত্যেক ব্যক্তির তার নিজ দায়িত্ব এবং জিম্মাদারি যে সে তার ঈমানকে পরিপূর্ণ করে এবং সে তার আমালকে পরিপূর্ণ করে। অসম্পূর্ণ ঈমান নয়, অসম্পূর্ণ আমাল নয়, পরিপূর্ণ ঈমান, পরিপূর্ণ আমাল। আর এটা আসার আল্লাহ তাআলার যে ধারা, আল্লাহ তাআলার যে নিয়ম শুরু থেকে চলে আসতেছে, সমস্ত নবীদের আগমন যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আল্লাহ তাআলার এই ধারা, এই নিয়মই চলে আসতেছে, যার মধ্যে কোনো পরিবর্তন কোনো যুগে হয় নাই। সেটা হল মেরে মহতরম দোস্তের বুজুর্গ, আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার দ্বারা উম্মতের তরবিয়ত হয়, উম্মতের হেদায়ত, উম্মত হেদায়তের উপরে আসে এবং উম্মতের আল্লাহর সঙ্গে তাল্লুক এবং আল্লাহর সঙ্গে তাদের সম্পর্ক কায়েম হয়ে যায়। তো এটা ছাড়া আর কোন রাস্তা নাই কি যে রাস্তায় এই চির জিনিস হাসিল হইতে পারে। এটা আল্লাহ তাআলার ধারা এবং নিয়ম শুরু জমানা থেকে চলে আসতেছে। এই জন্য বলেন যে ভাই দাওয়াত ইলাল্লাহ, এই মেহনত, উনি এই জিনিসটাকেই বুঝাইতে চাইতেছেন যে নবীদের শুরু থেকে এই জমানা পর্যন্ত চলে আসতেছে এই জিনিসটা। হ্যাঁ, বাকি এখন কত হল যে ইমান আর আমালে সালেহাকে পরিপূর্ণ করার জন্য যে মেহনতটা হবে, দাওয়াত ইলাল্লাহ মেহনতটা হবে, এটা কোথার থেকে নিতে হবে? এটা কি প্রত্যেকেই নিজে নিজে একটা মন গড়া মতো, নিজের ইচ্ছা মতো, নিজের মন মস্তিষ্ক থেকে একটা আবিষ্কার করবে নতুন কিছু? বলে না, এটা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যারা শুরু জমানার এবং তাদের জমানায় এই মেহনত হয়েছে, তো এই তাদের জীবনী থেকে এই মেহনতটাকে, এই মেহনতের তরিকাটাকে নিতে হবে। কে এটার তরিকা কি হবে, এটার নিয়মটা কি হবে, কি নিয়মে আমি মেহনত করব যে মেহনতের দ্বারা ঈমানের মধ্যে পরিবর্তন, পরিপূর্ণতা আসে, যে মেহনতের দ্বারা আমালের মধ্যে পরিপূর্ণতা আসে, এই মেহনতটা আমি কিভাবে করব? কি আমি নিজে চিন্তা করে এটা আবিষ্কার করব না আর কারো কাছ থেকে নিব? এটা যে নিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন থেকে এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যে জমানায় যারা এই মেহনতকে করছেন তাদের থেকে এই মেহনতটার তরিকাটাকে নিতে হবে। সবচেয়ে পেহলে বুনিয়াদী চিজ যে দাওয়াত কে জরিয়ে সিখা হিসকে দাওয়াত কে জরিয়ে সিখা হ্যায় সাহাবা নে ওর জিসকে হাম খুদ মহতাজ হ্যাঁ ও সবসে পেহলি চিজ ইস কাম কে ইস মেহন কে জরিয়ে ঈমান কি হকীকত কা হাসিল করনা হ্যায় মেরে মহতরম দোস্ত বুজুর্গো আজিজো আমুমি তোর পর হর ঈমান ওয়ালা ইয়ে সমঝতা হ্যায় কি মুঝে ঈমান কি জরুরত নাহি কি মে ঈমান ওয়ালা হুঁ হালাকে মোমিন ঈমান কা জিয়াদা হকদার ওর ইসকে তকাজোকে পুরা করনে কা খুদ মুকল্লফ হ্যায় আল্লাহ কা হুকুম হ্যায় ঈমান ওয়ালো কো হি ঈমান দেনে কা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু ঈমান ওয়ালো তুমি ঈমান লাও ও সাহাবা জিনকে ঈমান কো আল্লাহ নে কিয়ামত তক না বানায়া ওর জিনকে ঈমান কে বারে মে ইয়ে আতা হ্যায় রিওয়ায়াতো মে কি আগর উসমান রাদিয়াল্লাহু আনহু কে ঈমান কো এক বড়ে লশ্কর পর তকসিম কর দিয়া যায় তো সবকে লিয়ে কাফি হো যায় ইসকে বাওয়াজুদ সাহাবা ইকরাম কো তাজদীদ ঈমান কা হুকুম হ্যায় কুরআন ভি কে রাহা হ্যায় ঈমান ওয়ালো কো ঈমান লাও হাদিস মে ভি হ্যায় আপনে ফরমায়া সাহাবা সে আপনে ঈমান কো নয়া করতে রাহা করো সাহাবা নে আর্জ কিয়া কে ইয়া রাসূলুল্লাহ আপনে ঈমান কো নয়া কেসে করে আপনে ফরমায়া اكثروا من قول لا اله الا الله اس روایت کا مطلب صرف کلمے کے الفاظ کی کثرت نہیں ہے بلکہ یہ واقعہ ہے اور صحابہ اکرام کا معمول ہے کہ مساجد میں ایمان کے حلقے قائم کرتے ہوئے صحابہ گشتوں کے ذریعے صحابہ صحابہ کو مسجد میں جمع کرتے تھے زمانے میں دعوت کے بارے میں ایک تصور یہ ہو گیا پیدا کہ دعوت غیروں کے لیے ہے میرا بہت دل چاہتا ہے کہ امت اس دعوت کو سمجھے جو دعوت اور محنت صحابہ کی صحابہ پر تھی میں بنیادی بات بہت بنیادی بات عرض کر رہا کہ صحابہ کرام کو خود ایمان لانے کا حکم ہے, قرآن میں بھی ہے حدیث میں بھی ہے کہ ایمان لاؤ, اے ایمان والو تم ایمان لاؤ, حدیث میں حکم ہے ایمان کی تجدید کرتے رہو. کہ ایمان کی تجدید کیسے ہوگی؟ کہ ایمان کی تجدید اسی طریقے پر ہوگی جس طریقے پر صحابہ کرام نے اپنے ایمان کی ایمان کو تقویت دی ہے. وہ طریقہ یہ تھا کہ مسجد میں ایمان کے حلقے قائم کرتے ہوئے باہر کی ملاقاتوں کے ذریعے صحابہ صحابہ کو دعوت دے کر ایمان کی مجلسوں میں لا کر جوڑا کرتے تھے. میرے دکھ دوستو عزیزو, حضرت عبداللہ بن رواحہ, معاذ بن جبل, عمر بن خطاب, ابی بن کعب, خود ابو ہریرہ رضی اللہ تعالیٰ ان کے بارے میں آتا ہے روایتوں میں کہ یہ ایک ایک کے دو دو کے ہاتھ پکڑتے بازاروں سے اور گھروں سے اور کہتے کہ تھوڑی دیر کے لیے ہمارے ساتھ مسجد میں بیٹھ جاؤ اللہ پر ایمان لانے کے لیے. یہ صحابہ کرام کا میں عمل عرض کر رہا ہوں. امت میں سے اجتماعی طور پر اپنے ایمان کی تقویت کی محنت, اپنے ایمان کی زیادہ, اپنے ایمان کو بڑھانے کی فکر اس لیے بھی ختم ہو گئی کہ ہمارے سامنے صحابہ اکرام کا وہ طریقہ جہد نہیں رہا جو طریقہ جہد اصل امت کی تربیت کا اور ایمان کی تقویت کا ذریعہ ہے. مسجد کی آبادی کا جو صحابہ کا پہلا عمل ہے وہ یہ بتلا رہا ہے کہ صحابہ کرام مسجد میں ایمان کا حلقہ قائم کرتے اور ایک ایک کے دو دو کے ہاتھ پکڑ کر انہیں سمجھا کر مسجد میں لاتے اور یہ کہتے اجلس بنا من ساعتن, آ ہمارے ساتھ مسجد میں بیٹھو تھوڑی دیر کے لیے ایمان لے آئے. جن صحابہ کے میں نامت کیے ہیں یہ ان کا معمول تھا. یہاں تک کہ ایک صحابی کو اشکال ہوا کہ ہم تو ایمان والے ہیں, پھر یہ ہمیں کسی ایمان کی دعوت دینے کے لیے مسجد میں لے جا رہا ہے. انہوں نے جا کر عرض کیا حضرت اکرم صلی اللہ علیہ وسلم سے کہ یا رسول اللہ, یہ عبداللہ بن رواحہ کہتا ہے آؤ بیٹھو ایمان لائیں گے حالانکہ ہم تو ایمان والے ہیں. آپ نے فرمایا کہ اللہ نے فرمایا تمہیں رواحہ پر یہ ایمان کی وہ مجلس قائم کرنا چاہتا ہے جن مجلسوں پر اللہ رب العزت اپنے فرشتوں کے سامنے فخر فرماتے ہیں اور کہ تذکر اللہ تعالیٰ ان سے بہتر مخلوق فرشتوں کے درمیان ان کے تذکرے فرماتے ہیں. میرے محترم دوستوں بزرگوں عزیزوں, یہ ایک حقیقت ہے کہ ایمانی مجالس سے ایمان کو تقویت حاصل ہوتی ہے. یہ ایک حقیقت ہے, یہ کوئی خیالی بات نہیں ہے. امام بخاری رحمۃ اللہ علیہ نے بخاری شریف میں باب قائم کیا ہے ایمانی مجالس سے ایمان کو تقویت کا ملنا, اس کا باب قائم کیا ہے. اور بطور دلیل کے معاذ بن جبل رضی اللہ تعالیٰ کا عمل نقل کیا ہے کہ معاذ بن جبل رضی اللہ تعالیٰ یہ سید العلماء ہیں, لیکن ان کا بھی کام یہ تھا کہ یہ ایک ہفتے دو دو سے ملاقات کر کے کہتے اجلس بنا نو من ساعتن, آؤ تھوڑی دیر کے لیے ہمارے ساتھ مسجد میں بیٹھ جاؤ اپنے اپنے ایمان لے آویں. امام بخاری رحمۃ اللہ علیہ نے بخاری شریف میں جو سب سے صحیح کتاب سمجھی جاتی ہے قرآن کے بعد, اس میں باقاعدہ باب قائم کیا ہے اور بطور ثبوت کے معاذ بن جبل رضی اللہ عنہ نے نقل کیا ہے. ہمارا کام یہ ہے مستقل کا کہ ہم مساجد کے اندر ایمان کے حلقے صحابہ کی طرح قائم کریں اور ایک ایک سے ملاقات کر کے اسے ایمان کے حلقوں میں جوڑنے کے لیے ملاقاتیں کر کے اس کو مسجد میں لائیں, کیونکہ اللہ کی ذات کے ساتھ تعلق پیدا ہونے کی جگہ مسجد ہے. حدیث میں آتا ہے کہ جس کو مسجد میں آتے جاتے دیکھو اس کے مومن ہونے کی گواہی دے دو. یہ بھی روایتوں میں آتا ہے, ایک صحیح حدیث ہے کہ جو شخص دین کی کوئی بات سیکھنے کے لیے یا سکھلانے کے لیے মসজিদ কি তরফ চল কর আতা হে আল্লাহ রাব্বুল ইজ্জত উসকো এক কামিল হজ কা সওয়াব আতা ফরমাতে হে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়ে আনে ওয়ালো কো মসজিদ মে রাখতে দে তাকে আমাল মসজিদ উনকে দিলো কো ইসলাম কে লিয়ে নরম কর দে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ আজিজো, মেনে এক বাত আর্জ কি হে কি ঈমান সিখনে কে লিয়ে তো উসুলি বাত হে কি ইতনা ঈমান সিখনা হর মুমিন কে জিম্মে ফরজ আইন হে, ইতনা ঈমান উসকো হারাম সে রোক দে কি হম জানতে হে, লেকিন ঈমান কে সিখনে কা ক্যা তরিকা হে আর ঈমান কাহাঁ সিখা যাতা হে, সাহাবা নে ঈমান কেসে সিখা হে, হমে সাফ সাফ রিওয়ায়তো কে আন্দর হাদিস কে আন্দর ওয়াজেহ তৌর পর মিলতা হে কি সাহাবা কিরাম ঈমান কে হালকে মসজিদে মে কায়েম করতে আর লোগো সাহাবা সাহাবা কো মুলাকাতে করকে মসজিদে জমা করতে আর ইয়ে কেতে কি আও বেঠো থোড়ি দের কে লিয়ে মেরা তর ঈমান লিয়া মে। এক বাত ইয়াদ রাখিও কি উমাইর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফরমায়া করতে থে কি এ লোগো হম ইয়ে ঈমান কে মসজিদে কায়েম করকে তুম লোগো কো ইসমে ইসলিয়ে বিঠাতে হ্যায় তাকে ইন মজলিসো সে হামারে ঈমান মে জিয়াদতি হো। মেরা মহতরম দোস্ত বুজুর্গো, সাহাবা রাজি আল্লাহ তাআলা আজমাইন তারা যে ঈমানের হাকিকতকে হাসিল করছেন তো তাদের যে তরিকা তারা ঈমানের হাকিকতকে হাসিল করছিলেন সেই তরিকাই ঈমানের হাকিকত হাসিল হইতে পারে। তো কাজে ওই তরিকাকে ওই পদ্ধতিটাকে এখতিয়ার করতে হবে, অবলম্বন করতে হবে। দাওয়াতের দ্বারা সর্বপ্রথম যেটা এই দাওয়াতওয়ালা এই মেহনতের দ্বারা সর্বপ্রথম যেটা উদ্দেশ্য সেটা হল যে ভাই ঈমানের মধ্যে হাকিকত পয়দা। তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের ঈমানের মধ্যে হাকিকত পয়দা করছিলেন এবং তাদের ঈমান এত উঁচু পর্যায়ে পৌঁছছিল। বলেন যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এই কথা আসছে যে যদি বিরাট এক বাহিনীর উপরে হযরত ওসমানের ঈমানকে বন্টন করে দেওয়া হয় তো বিরাট বাহিনীর জন্য যথেষ্ট হয়ে যাবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার ঈমান কত উঁচু পর্যায়ে ছিল, ঈমানকে উঁচা উঁচুর দিকে উন্নত করে, ঈমানকে তার উন্নত করে, ঈমানের মধ্যে হাকিকত পয়দা করে। উনি বলেন এই কথা যে ভাই ঈমানের মধ্যে শক্তি পয়দা করা অথবা ঈমানকে উন্নত করা এটার জন্য যে পদ্ধতি বলে যে এটাও সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের জিন্দগির মধ্যে পাওয়া যায় যে তারা ঈমানকে উন্নত কিভাবে করছেন, ঈমানকে তারা কিভাবে উঁচু দরজার মধ্যে পৌঁছাইছেন তারা। আজ তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ এই কথা মনে করা হয় যে ঈমানের দাওয়াত হল অমুসলমানদের জন্য, অমুসলমানদেরকে ঈমানের দাওয়াত দাও। আসলে যে ঈমানের দাওয়াত ঈমানদারদের জন্য এবং ঈমানদাররাই এই ঈমানের দাওয়াত পাওয়ার বেশি হক রাখে, ঈমানের দাওয়াত রাখার দাওয়াত পাওয়ার তারাই বেশি হক রাখে, এই কথাটা আজ বুঝে আসতেছে না। আজ আমরা এই কথাটা বুঝি আম ভাবে যে ভাই ঈমান ইসলামের দাওয়াত যদি দিতে হয় তাহলে ভাই যারা ঈমান ইসলাম পায় নাই তাদেরকে যাই ঈমান ইসলাম, আমি তো ঈমানওয়ালা, আমি তো ঈমানদার, আমি তো একজন মুসলমান, আমাকে কি জন্য আবার ঈমানের দাওয়াত দিবে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ উনি বলেন কথা যে এটা একটা ভুল ধারণা আজ সারা উম্মতের মধ্যে, যে প্রত্যেকেই উম্মত মনে করে আজ যে আমরা তো ঈমানদার আছি আমাদেরকে আবার কেন ঈমানের দাওয়াত দেওয়া দিতে হবে এবং আমাদেরকে কেন আবার ঈমানের দাওয়াত দিবে। অথচ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের জিন্দগির মধ্যে যেটা পাওয়া যায় এবং কোরআন থেকে যেটা পাওয়া যায়, কোরআন তো এই কথা বলতেছে যে আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, যে হে ঈমানওয়ালারা তোমরা ঈমান আনো। আর কোরআন এই কথা বলতেছে যে যে ঈমান ঈমান পাওয়ার এবং ঈমানের কথা শোনার ঈমান ঈমানের দাওয়াত পাওয়ার হকদার তো সবচেয়ে বেশি ঈমানওয়ালারাই, তারাই সবচেয়ে বেশি এর হকদার। কোরআন বলতেছে যে হে ঈমানওয়ালারা, তো ঈমানওয়ালারা কারা, তার কাদেরকে উদ্দেশ্য তার কাদেরকে সম্বোধন করা হইতেছে। বলে যে প্রথম যুগে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইনই তারা ছিলেন যখন কোরআন নাজিল হইতেছিল তখন তো আমরা ছিলাম না, তখন তো পরবর্তী লোক পরবর্তী মুসলমান ছিল না, তখনকার যুগে যারা মুসলমান ছিলেন তারা তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন, যারা কোরআন নাজিল হইতে দেখতেছেন, এই তাদের তারা তো এই উম্মতের প্রথম ভাগ এবং এই উম্মতের শ্রেষ্ঠ ভাগ। তো এই উম্মতের যারা একেবারে শ্রেষ্ঠ ভাগ তাদেরকেই বলা হইতেছে যে হে ইমানওয়ালারা তোমরা ইমান আনো, আর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে সাহাবাদেরকে বলতেছেন একথা যে জাদ্দিদু ইমানাকুম, যে তোমরা তোমাদের ইমানকে নবায়ন করতে থাকো, তো তোমরা তোমাদের ইমানকে নবায়ন করতে থাকো, তো ইমানকে নবায়ন করতে থাকতে হবে। এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন তাদের জীবনে যে এই ইমানের মধ্যে শক্তি অর্জন করা অথবা ইমানকে উন্নত করা, ইমানের মধ্যে হাকিকত পয়দা করার এবং ইমানকে আরো উঁচু স্তরে পৌঁছাইবার তারা যে মেহনত করছেন, সেই মেহনতটাও যদি দেখা যায় তো সাহাবাদের জিন্দগির মধ্যে দেখা যায়। উনি বলতেছেন এই কথা যে হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা, হযরত মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম সাহাবাদের নাম উনি উল্লেখ করলেন যে এই যে সমস্ত এই ধরনের সাহাবাদ তাদের মেহনত দেখা যায় যে তারা একথা বলতেন যে একজন দুইজনের হাত ধরতেছেন মসজিদের বাইরে থেকে অথবা ঘর থেকে অথবা যে কোনো জায়গায় পাইতেছেন, তো তাকে হাত ধরে বলতেছেন যে আসো মসজিদে বসি এবং কিছু সময়ের জন্য আমরা আল্লাহ তাআলার উপরে ইমান আনি, তো কিছু সময়ের জন্য আল্লাহ তাআলার উপরে ইমান আনি, অর্থাৎ কথাকে আলোচনা করি, ইমানের কথাকে আমরা শুনি এবং অথবা শুনাই, যার দ্বারা আমাদের ইমান বাড়ে এবং আমাদের ইমান উঁচুতে উঠতে থাকে এবং আমাদের ইমানের মধ্যে হাকিকত পয়দা হয়, তো কিছু সময় আমরা ইমান আনি। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে বললেন এই কথা যে আসো কিছু সময়ের জন্য ইমান আনি, তো সে রাগ হয়ে গেল, সে বলে এইটা আবার কোন দেশে কথা হইল, আমি তো ইমানদার, আমি তো ইমান আনছি, এখন আবার কি কোন ইমানের দিকে আব্দুল্লাহ ইবনে রাওহা আমাকে ডাকতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হইয়া সে নালিশ করতেছে, বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তো ইমান আনছি আপনার উপরে, আবার আব্দুল্লাহ ইবনে রাওহা কোন ইমানের দিকে আমাদেরকে ডাকতেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই কথা যে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে রাওহার উপরে রহমত নাজিল করুক, সে তো এরকম মজলিস চাইতেছে কে যে মজলিসকে দেখে আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে গর্ব করে, তার উদ্দেশ্য হলো যে এরকম মজলিস কায়েম করো, আসো আমরা কিছু সময়ের জন্য এরকম মজলিস কায়েম করি যেখানে ইমানের কথা আলোচনা করব, আল্লাহ তাআলার কুদরতের কথা, আল্লাহ তাআলার বড়াইর কথা, যেই মজলিসের উপরে আল্লাহ তাআলা মানুষের শ্রেষ্ঠ যে ফেরেশতাদের জামাত বলে যে আল্লাহ তাআলা তারা কত নিকটতম, তারা কত নৈকট্যপ্রাপ্ত, ওই সমস্ত ফেরেশতাদের মজলিসে আল্লাহ তাআলা এই সমস্ত মজলিসকে নিয়ে গর্ব করে। তো আব্দুল্লাহ ইবনে রাওহা তো ওই মজলিসকে কায়েম করতে চাইতেছে, খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের জিন্দেগি যদি আমলকে দেখা যায় তো তাদের জিন্দেগির আমলের মধ্যে এটাই দেখা যায় যে তারা ইমানকে নবায়ন করতেছেন, খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করতেছেন যে তোমরা তোমাদের ইমানকে নবায়ন করতে থাকো, তোমরা তোমাদের ইমানকে বাড়াইতে থাকো। উনি বলেন যে কোরআনের পরে সবচেয়ে সহি কিতাব হল বুখারী শরীফ কিতাব, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে কিতাব লিখছেন বুখারী শরীফ, প্রত্যেক মুসলমানই বুখারী শরীফ সম্পর্কে জানে, কোরআনের পরে সবচেয়ে সহি কিতাব যেটা সেটা হল বুখারী শরীফ। বলেন যে বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এরকম একটা অধ্যায় কায়েম করছেন কে যেটার মধ্যে লিখতেছেন এই কথা যে ইমানের মজলিসের দ্বারা ইমানকে শক্তিশালী করা, এবং তার মধ্যে হযরত মুআযি রাদিয়াল্লাহু তাআলা আমলকে নকল করতেছেন যে হযরত মুআযি রাদিয়াল্লাহু তাআলা যিনি কিনা সাইয়্যিদুল উলামা, ইনি ও এই উম্মতের মধ্যে যত আলেম পয়দা হবে, যত উলামায়ে কেরাম পয়দা হবে, সবার সরদার হলেন হযরত মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি হালাল হারামের এলেম রাখনে হজরত মুআজ রাদিয়াল্লাহু আনহু সাহাবাদের ওলামাদের মধ্যে থেকে সবচেয়ে বড় যিনি এলমের লাইনে তিনি হজরত মুআজ রাদিয়াল্লাহু আনহু। খোদ হজরত মুআজ রাদিয়াল্লাহু আনহু এই আমল করতেছেন, এইভাবে মেহনত করতেছেন, বলে মসজিদের মধ্যে বসতেছেন, মসজিদে হালকা লাগাই দিয়েছেন, ইমানের হালকা চড়তেছে। তো এই ইমানের হালকার দ্বারা, এটার মধ্যে বসার দ্বারা যে ইমানের মধ্যে শক্তি পয়দা হইতেছে, ইমান শক্তিশালী হইতেছে। ইমানের মজলিসে যখন বসবে, ইমানের কথা শুনবে, তো ইমানের দ্বারা তার ইমানের মধ্যে শক্তি পয়দা হবে এবং তার ইমান আরো উন্নত হইতে থাকবে, আরো উন্নত থাকবে, উপরে উঠতে থাকবে, তার ইমানের মধ্যে হাকিকত পয়দা হবে। উনি এ কথা বলতেছেন, এ কথা যে ভাই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসের মধ্যে বললেন যে যে তোমরা ইমানকে নবায়ন করতে যাদ্দিদু ইমানাকুম, ইমানকে নবায়ন করতে থাকো। সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ইমানকে নবায়ন কিভাবে করব, আমরা কিভাবে আমাদের ইমানকে নবায়ন করব? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উত্তরে বললেন এই কথা, আকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহকে খুশি বেশি বলতে, লা ইলাহা ইল্লাল্লাহকে বেশি বেশি বলতে থাকো। শাব্দিক অর্থ করলে এরকমই হয়। উনি বলেন যে শুধু বেশি বেশি বলা লা ইলাহা ইল্লাল্লাহ উদ্দেশ্য নয়, বরং ইমানের মজলিস উদ্দেশ্য, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আলোচনা হবে, তো যখন এরকম মজলিস কায়েম হবে তো ওই মজলিসের দ্বারা ইমান বাড়বে, ইমানের মধ্যে উন্নতি হবে, ইমানের মধ্যে শক্তি পয়দা হবে। তো মেরে মহতরম দোস্তরা বুজুর্গ, ইমানকে শক্তিশালী করা এটা প্রত্যেকের জন্য জরুরি, কারণ ওই পরিমাণ ইমান শিখা তো সবার জন্যই জরুরি। ফরজে আইন, ফরজে আইন ওই এই পরিমাণ ইমান হাসিল করা, কে যে পরিমাণ ইমান তাকে আল্লাহর হারাম করা জিনিস থেকে বাঁচাবে এবং হালাল করা, হালাল করা আল্লাহর হালাল করা জিনিসগুলোকে চালাবে। হালাল হারাম, একটা আল্লাহ হারাম করছেন, একটা হালাল করছেন, হারাম থেকে কে বাঁচাবে, হালালের উপরে তাকে কে রাখবে, হালালের উপরে কিভাবে সে চলবে? বলে তার ইমান তাকে হারাম থেকে বাঁচাবে, তার ইমান তাকে তাকে হালালের উপরে চালাবে। তো কাজে এই পরিমাণ ইমান তো প্রত্যেককেই হাসিল করতে হবে এবং এই পরিমাণ ইমান হাসিল করা ফরজে আইন, কে যে পরিমাণ ইমান হাসিল হইলে একটা মানুষ হারাম থেকে বাঁচতে পারে এবং হালালের উপরে চলতে পারে, তার ইমান তাকে হারাম তাকে হারাম থেকে বাঁচায়। এই পরিমাণ ইমান হাসিল করা প্রত্যেকের জন্য ফরজে আইন। এখন ইমান হাসিল করবে কিভাবে, সাহাবাদের জিন্দগি দেখলে পাওয়া যায়। কোরআন বলতেছে, কোরআন কোরআন বলতেছে এবং সাহাবাদের জিন্দগি বলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের মধ্যে দেখলে পাওয়া যায় পরিষ্কারভাবে কি ইমানকে হাসিল করার, ইমানকে শক্তিশালী করার, ইমানকে ওই পর্যায়ে পৌঁছানো কি যে পর্যায়ে পৌঁছলে ইমান একটা মানুষ হারাম থেকে বাঁচতে পারে এবং হালালের উপরে চলতে পারে। এই দেখে এই পর্যায়ে ইমানকে পৌঁছাবার জন্য সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যে ইমানের মজলিসকে কায়েম করেছিলেন, ওই ইমানের মজলিসের দ্বারাই এই ইমানের মধ্যে উন্নতি আসতে পারে, এই ইমানের মধ্যে শক্তি পয়দা হতে পারে। যখন ওই মজলিস কায়েম হবে তো ওই মজলিসের দ্বারা প্রত্যেকের মধ্যে ওখানে যে বসবে তার ইমানের মধ্যে শক্তি পয়দা হবে। উনি বলেন যে ভাই আমি এই কথাটা বুঝে দেখে দিছি যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যেই পদ্ধতিতে যেই তরিকায় তারা ইমানকে হাসিল করছিলেন, আমাদেরকেও ওই তরিকায় ইমানকে শক্তিশালী করতে হবে এবং আমাদের ইমানকে এরকম এই পরিমাণ বাড়াইতে হবে, ইমানের মধ্যে হাকিকত পয়দা করতে হবে, যে ইমান আমাকে হারাম থেকে বাঁচাবে এবং হালালের উপরে চালাবে এবং ইমান আমার উন্নত হয়, আল্লাহর সঙ্গে তাল্লুক পয়দা হবে, ইমানের দ্বারা আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক কায়েম হয়ে যাবে, আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম হবে। কাজেই এটার জন্য তরিকা হইতেই হবে কি যে তরিকা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন অবলম্বন করছিলেন, কি ইমানের মজলিস কায়েম হবে, ওই ইমানের মজলিসের মধ্যে ইমানের কথা আলোচনা হবে, এর দ্বারা শক্তি পয়দা হবে। এবং এই ইমানের মজলিস কোথায় কায়েম হবে, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন মসজিদের মধ্যে এই ইমানের মজলিসকে কায়েম করতেন, মসজিদের মধ্যে, মসজিদ হবে ইমান, ইমানের মজলিসকে কায়েম করার জায়গা। এবং মেরে মহতরম দোস্ত বলেন রসুল্লাহ সাল্লাম হাদিসে পাকের মধ্যে এই কথা বলতেছেন যে যাকে মসজিদে যেতে আসতে হও তাকে ইমানদার হওয়ার সাক্ষী দাও। তার মানে যে মজলিস, যে মসজিদে যাবে তার ইমান বাড়বে, মসজিদ হল ইমান বাড়াইবার জায়গা, মসজিদ ইমান বাড়াইবার জায়গা, যে মসজিদে যাবে তো তার ইমান বাড়বে। হাদিসে পাকের মধ্যে এতটুকু এটাও আসছে বলে যে যদি কেউ মসজিদের দিকে রওনা হয় কোন দিনের কথা শিখলো, কোন দিনের কথা শিখাইবার জন্য কাউকে, চাই সে শিখবার জন্য যাক চাই সে শিখাইবার জন্য যাক, তো বলে যে তার এই মসজিদের দিকে চলার দ্বারা একটা কবুল হজের সব আল্লাহ তারা তাকে দান করে। তো এই মসজিদ যেটা হবে সেটা হলো ইমানকে হাসিল করার জায়গা। তো কাজেই মসজিদের মধ্যে ইমানের মজলিস কায়েম করতে হবে, কি যে ইমানের মজলিসের দ্বারা ইমান বাড়বে এবং প্রত্যেকের উপরে তার ইমানের মধ্যে এই পরিমাণ শক্তি পয়দা করা জরুরি এবং ফরজে আইন, কি যে পরিমাণ ইমানের শক্তি হলে সে আল্লাহ তাআলার হারাম করা জিনিস থেকে বাঁচতে পারে। মানে আর কি আকে আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম না ইমান কি তসদীক কে লিয়ে আকসিরু বিল কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, کا مطلب یہ بھی ہے کہ مساجد میں ایمان کے حلقے قائم کرتے ہوئے ہم ایمان کے حلقوں میں اللہ کی قدرت کے، اس کی عظمت کے، اس کی توحید کے، اس کی بڑائی کے تذکرے کریں، یہ بذات خود مطلوب ہے ایمانی مجالس سے اور لا الہ الا اللہ کی کثرت سے۔ ایمان کی تجدید کا مطلب یہ ہے کہ رشتوں کے ذریعے امت کے فرد کو مسجد کے باہر کے پھیلے ہوئے مادی نقشوں سے نکالو اور مسجدوں میں جمع کر کر سب سے پہلے اللہ کا تعارف کرواؤ۔ اللہ کے تعارف میں سب سے پہلی بات یہ ہے کہ جتنے زمین آسمان کے درمیان اور اس کے علاوہ تمام کائناتی نقشے پھیلے ہوئے ہیں، ان تمام نقشوں سے کچھ نہیں ہوتا، کرنے والی ذات محض اللہ کی ہے۔ یہی تمام انبیاء علیہ السلام کی دعوت ہے، ہر نبی کو سب سے پہلے کرنے کی وحی کی گئی ہے۔ ہر نبی نے آ کر کائنات کے نقشوں کے مقابلے میں صرف اللہ کی ذات عالی سے ہونے اور اعمال پر ہونے کی دعوت دی ہے۔ اس لیے میرے محترم دوستو بزرگو عزیزوں، پہلا سبب ایمان کی تقویت کا کہ جتنے کائناتی نقشے ہیں ان سارے نقشوں کا انکار کرو قدرت کے مقابلے میں۔ ابراہیم علیہ السلام نے، ابراہیم علیہ السلام سے دعوت سیکھو کہ ابراہیم علیہ السلام نے سب سے پہلے ستارے کا، پھر چاند کا، پھر سورج کا، پھر نمرود کا، بنی ہوئی تمام شکلوں کا، سب کا انکار کیا، تمام شکلوں کا انکار کیا قدرت کے مقابلے میں۔ شکلیں مقابلے پر آ گئی۔ میرے عزیز دوست اور بزرگو، جب تک اللہ کے ماسوا کا انکار ہر ایمان والے کا، ہر ایمان والے کا مشغلہ نہیں ہوگا، جب تک اللہ کے ماسوا کا انکار ہر ایمان والے کا مشغلہ نہیں ہوگا اس وقت تک ایمان کی حقیقت اور اس کا ذائقہ نہیں چکھ سکتے۔ اللہ کی ذات عالی کے ساتھ اس وقت تک گمان نہیں ٹھیک ہوگا جب تک اس کے ماسوا کا انکار نہ ہو۔ گمان سب سے بڑی طاقت ہے۔ میں عرض کر رہا تھا کہ ابراہیم علیہ السلام نے ساری شکلوں کا انکار کیا، پھر ساری شکلوں کا انکار کرنے پر سارا نظام ابراہیم علیہ السلام کے خلاف ہوا۔ اتنی بڑی آگ جلائی گئی ابراہیم علیہ السلام کو جلانے کے لیے کہ جس آگ میں ابراہیم علیہ السلام کو مشکل تھا اور اس آگ کے اوپر سے پرندے کا گزرنا مشکل تھا، لیکن اللہ رب العزت اپنی طرف بلانے والوں کا امتحان بھی لیتے ہیں۔ ابراہیم علیہ السلام کا امتحان تھا یہ کہ دیکھنا یہ ہے کہ آگ سے بچاؤ کے لیے جبرائیل کو استعمال کرتے ہیں یا آگ سے بچاؤ کے لیے انکار کر کے ہماری ذات کی طرح متوجہ ہوتے ہیں. جبرائیل علیہ السلام کا ہاتھ ڈالا جانے لگا, جبرائیل علیہ السلام حاضر خدمت ہوئے کہ میرے ساتھ پہاڑوں کا فرشتہ بھی ہے, سمندروں کا فرشتہ بھی ہے, فرمائیے کیا حکم ہے؟ ابراہیم علیہ السلام نے فرمایا اما الی کا فلا, کہ ہمیں آپ کی کوئی حاجت نہیں ہے, ہمیں آپ کی کوئی حاجت نہیں ہے. اللہ رب العزت نے آپ کو براہ راست حکم دیا. قلنا یا نار کونی بردا وسلاما علی ابراہیم, آپ کو اللہ نے براہ راست حکم دیا کہ ابراہیم جب تم نے اپنے اور ہمارے درمیان کسی کو ذریعہ نہیں بنایا تو ہم نے بھی اپنے آپ کے درمیان کسی کو ذریعہ نہیں بنایا. اللہ نے آپ کو براہ راست اپنے حکم سے شندہ کیا. میرا اس دور دو حلق فرماتے تھے اللہ کی ذات عالی سے براہ راست فائدہ اٹھانے کے لیے کائنات کا یقین نکلنا شرط ہے. جو کائنات پر یقین رکھیں گے وہ قدرت سے استفادہ نہیں کر سکتے, نہیں کر سکتے. میں حل کر رہا تھا کہ اکثر من قول لا الہ الا اللہ, اس سے ایمان کی تصدیق کا کیا تعلق ہے؟ جہاں اس کے الفاظ ہیں وہاں کلمہ لا الہ الا اللہ اس کے مفہوم کی دعوت, یہ خود مستقل عمل ہے کہ ایمان کی حلقوں میں گشت کر کے لوگوں کو جمع کرو. ہماری مسیح کی جماعتوں کا کام یہ ہے کہ یہ ان کے گشت کا اور ملاقاتوں کا مقصد مسجد کے ماحول میں لا کر ایمان کے حلقوں میں, ایمان کے حلقوں میں ایمان کو سکھلانا ہے اور سیکھنا ہے. میں صحابہ کا معمول عرض کر چکا جس میں سب سے پہلا کام یہ ہے کہ اللہ کی توحید کو, اس کی عظمت کو, اس کی بڑائی کو خوب بیان کیا جائے. جتنا کائناتی نظام ہے اس سب کا انکار ہو قدرت کے مقابلے میں, کہ چاند سے, سورج سے, ستاروں سے, کسی سے کچھ نہیں ہوتا, کرنے والی ذات اللہ کی ہے. یہ پہلا سبب ہے ایمان کی تقویت کا. دوسری بات یہ ہے کہ اللہ رب العزت نے انبیاء علیہ السلام کے ساتھ جو کچھ ظاہر کے خلاف کیا ہے ان کے واقعات کا بیان کرنا یہ خود ایمان کی تقویت کا سبب ہے. اللہ تعالیٰ نے آپ صلی اللہ علیہ وسلم پر انبیاء کے واقعات آپ کے دل کو جمانے کے لیے وحی فرمائے ہیں کہ نبی جی ہم آپ پر انبیاء علیہ السلام کے واقعات اس لیے وحی کرتے ہیں تاکہ آپ کے دل میں جماؤ پیدا کریں. میرے دوستوں کو عزیزو, ہمارے کام کا امتیاز ہے اور دعوت کی خصوصیت ہے ظاہر کے خلاف بولنا, اس کام کا امتیاز ہے اور دعوت کی خصوصیت ہے. کیونکہ اللہ کے غیر سے یقین ہٹے گا نہیں اور اللہ کی ذات پر آئے گا نہیں جب تک انبیاء علیہ السلام کے وہ واقعات جس میں اللہ تعالیٰ نے تمام ظاہر نقشوں کے خلاف انبیاء علیہ السلام کی نصرتیں کی ہیں, جب تک وہ واقعات ہمارے تذکرے میں نہ ہوں اس وقت تک ایمان کا یہ حقیقت اور ایمان کا کمال پیدا نہیں ہو سکتا. تو میرے محترم دوست بزرگوں کو تھجے আমাদের এই মেহনতের মধ্যে গাস্ট করে করে লোকদেরকে মসজিদে জমা করা এবং সেখানে ইমানের কথা আলোচনা করা, আল্লাহ পাকে তাওহীদের কথা বলা এবং আল্লাহ তাআলার আজমতের কথা বলা, আল্লাহ তাআলার বড়াইয়ের কথা বলা, তো এইগুলির আলোচনার দ্বারা যখন আল্লাহ তাআলার সঙ্গে তার তারুফ, আল্লাহর সঙ্গে তার পরিচয় ঘটবে, আল্লাহ তাআলাকে মানুষ চিনবে, জাহিরি যত নকশা আছে দুনিয়াতে যত সৃষ্টি আছে মখলুক আছে আল্লাহ ছাড়া এ থেকে যে কিছুই হয় না সব কিছু আল্লাহ থেকে হয়, একথার দাওয়াত, একথার আলোচনা ওই মজলিসের মধ্যে হবে. তুমি মহাতরাম দোষাবর্গ সমস্ত সৃষ্টির ইয়কিন তার দিলের ভিতর থেকে বাইর হবে, এক আল্লাহ পাকের জাতের ইয়কিন, আল্লাহ পাকের কুদরতের ইয়কিন, এবং আল্লাহ পাক যে একাই সব কিছু করেন, কোন মখলুকের মহতাজ মুখাপেক্ষী আল্লাহ তাআলা নন, কোন মখলুক কিছুই করতে পারে না, আল্লাহ তাআলা একাই সব কিছু করেন, এ কথার ইয়কিন তার দিলের মধ্যে পয়দা হবে. তো আমাদের এই কাজের মধ্যে সবচেয়ে বড় প্রথম জিনিস যেটা সেটা হলো এই যে ভাই ইমানকে শক্তিশালী করা, ইমানকে শক্তিশালী করার জন্য গাস্ট করে লোকদেরকে তারা যে দুনিয়ার বিভিন্ন কাজে দুনিয়ার নকশার মধ্যে তারা মশগুল আছে সেখান থেকে তাদেরকে উঠাই নিয়ে আসতে হবে এবং তাদেরকে আয়না মসজিদের মধ্যে বসাইতে হবে এবং মসজিদে ইমানের হালকা কায়েম করতে হবে, ইমানের মজলিস কায়েম করতে হবে। আর ইমানের মজলিসের মধ্যে আল্লাহ তাআলার বড়াই কথা তাওহীদের কথা আলোচনা করতে হবে। আল্লাহ তাআলার তাওহীদের কথা যখন আলোচনা করবো এবং সৃষ্টির ইনকার বলে সৃষ্টি থেকে কিছু হয় না, তো যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহ পাকের ইয়াকিন দিলের মধ্যে না বসবে এবং এই সৃষ্টি থেকে হয় না যে এ কথার ইয়াকিন তার দিলের মধ্যে পয়দা না হবে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহ পাকের কুদরত থেকেও ফায়দা হাসিল করতে পারবে না। এই জন্য মেরে মহতরম দোস্তবর্গ, আমাদের এই সমস্ত মজলিসের মধ্যে আল্লাহ পাকের কুদরতের কথা, আল্লাহ পাকের তৌহিদের কথা, তৌহিদ মানেই হল যে আল্লাহই করেন, আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারেন, ইজ্জত বলেন, বেইজ্জতি বলেন, দুনিয়ার সুখ বলেন, শান্তি বলেন, দুঃখ বলেন, কষ্ট বলেন, দুনিয়ার যত কিছু, যত পরিস্থিতি, যত হালত, যত অবস্থা, এই সব কিছু করার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাই করতেছেন এটাকে, মখলুক কিছুই করতে পারে না। মেরে মহতরম দোস্তো বুজুর্গো, যখন মানুষ সৃষ্টিকে ইনকার করে, অর্থাৎ এটাকে অস্বীকার করে, এটা থেকে কিছুই হয় না, হরমান ইউসুফ সাহেব রহমতুল্লাহ এই কথাই বলতেন, যতক্ষণ পর্যন্ত সারা সৃষ্টিকে, সৃষ্টি থেকে হয় না এ কথা যকিন তোমার দিলের মধ্যে না হবে, সারা সৃষ্টিকে তুমি ইনকার না করবে ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ তাআলার কুদরত থেকে ফায়দা হাসিল করতে পারবে না। সরাসরি আল্লাহ পাকের কুদরত থেকে মানুষ তখনই ফায়দা হাসিল করবে যখন এই সমস্ত সৃষ্টিকে সে অস্বীকার করবে, এই সৃষ্টি থেকে কিছুই হয় না। যেমন ইব্রাহিম আলী সালাম, তিনি সারা সৃষ্টিকে অস্বীকার করলেন, তারা দেখলেন বলে যে তারা থেকে হয় না, চাঁদ বলে চাঁদ থেকে কিছু হয় না, সূর্য বলে সূর্য থেকে কিছু হয় না। ইব্রাহিম আলী সালাম সব নবীরা তো সর্বপ্রথম তাদেরকে এই কলমাই ওয়াহি করা হয়েছিল, এই কলমারই দাওয়াত দেন, সর্বপ্রথম সব নবীরাই এই কলমারই দাওয়াত দিয়েছেন। ইব্রাহিম আলী সালাম ও এই কথারই দাওয়াত দিতেন যে সৃষ্টি থেকে হয় না, চাঁদ থেকে হয় না, তারা থেকে হয় না, সূর্য থেকে হয় না, নমরুদ থেকে হয় না, কিছু থেকে কিছু হয় না, ইব্রাহিম আলী সালাম এই কথারই দাওয়াত দিতেছিলেন। দায়ী যখন এই কথার দাওয়াত দেয়, সৃষ্টিকে সে ইনকার করে, অস্বীকার করে, সে বলে যে সৃষ্টি থেকে কিছুই হয় না, তো আল্লাহ তাআলা তার পরীক্ষা নেন আবার, যে সে যে বলে কথা যে সৃষ্টি থেকে হয় না, সৃষ্টিকর্তা এক আল্লাহ থেকেই সব কিছু হয় এ কথা সে দাওয়াত দিতেছে, তো তার পরীক্ষা হইতেছে। আচ্ছা সৃষ্টিকে হয় না, সৃষ্টি থেকে হয় না, তুমি যে তার মানুষকে বেড়াই দিয়েছো এই কথা দাওয়াত দিতেছ, এক সৃষ্টিকর্তা থেকে হয় এ কথার দাওয়াত তুমি দিয়ে দিতেছ, এটার পরীক্ষা হবে। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বিরাট পরীক্ষা কায়েম হইল। কে নমরুদ এবং তার যত আত্মীয় স্বজন এবং দেশের লোক আর তাদের যত জাহিরি নকশা ছিল, তাদের কাছে যা শক্তি ছিল, যা কিছু ছিল, সবটারই ইব্রাহিম আলাইহিস সালাম ইনকার করলেন, অস্বীকার করলেন, বলে এগুলি থেকে কিছু হয় নমরুদ, নমরুদের শক্তি থেকে হবে না, নমরুদের বাহিনী থেকে হবে না, নমরুদের কোনো হুকুম থেকে হবে না, নমরুদ কিছুই করতে পারে না, এই দুনিয়ার লোক কিছুই করতে পারে না, দুনিয়ার কোনো ব্যবস্থা এটার মধ্যে কোনো ক্ষমতা নাই, কোনো ব্যবস্থা কিছুই ঘটাইতে পারে না, মানুষ অনেক রকম ব্যবস্থা গ্রহণ করে। তো ইব্রাহিম আলাইহিসসালাম যখন এটা দাওয়াত দিতেছিলেন, তো সমস্ত দুনিয়ার নিজামগুলা, দুনিয়ার ব্যবস্থাপনা যা কিছু সব তার বিরুদ্ধে চলে গেল, নমরুদ তার বিরুদ্ধে চলে গেল, নমরুদের সব রকম তার ক্ষমতা সব তার ইব্রাহিম আলাইহিসসালামের বিরুদ্ধে চলে গেল। তো বিরাট আগুন তৈরি করাবে নমরুদ, বিরাট আগুন তৈরি করল, বলে যে আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালাই দিবে সে, তা আগুনও সৃষ্টির মধ্যে থেকে এক সৃষ্টি, আগুনও নমরুদের ব্যবস্থাপনার মধ্যে থেকেই একটা ব্যবস্থা, সে এই তার আগুন জ্বালানো এটা দিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে খতম করে দিবে, অথবা ইব্রাহিম আলাইহিস সালামের এই দাওয়াতকে সে খতম করে দিবে, যে ইব্রাহিম আলাইহিস সালাম এই দাওয়াত দিতেছেন যে আগুন থেকে কিছু হয় না, পানি থেকে কিছু হয় না, মাটি থেকে কিছু হয় না, জমিন থেকে হয় না, আসমান থেকে হয় না, নমরুদ থেকে হয় না, কিছু থেকেই হয় না। তো নমরুদ আগুন জ্বালাইছে, তো আগুনের মধ্যে ফেলার এত বিশাল আগুন তৈরি করছে, বলে যে আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলতেও পারতেছে না, তো এটা কাছে যেয়ে কেমনে ফেলাবে। সেজন্য দূর থেকে ফেলার জন্য, নিক্ষেপ করে ফেলার জন্য যন্ত্র তৈরি করছে, যাতে দূর থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করে আগুনের মধ্যে ফেলা যায়। এত বিশাল আগুন সে তৈরি করছে। আল্লাহ তাআলার তরফ থেকে পরীক্ষা হইতেছে যে আল্লাহ তাআলা দেখতে চান যে ইব্রাহিম যে কথা বলতেছে যে কিছু থেকে কিছু হয় না, মখলুক থেকে হয় না, সৃষ্টি থেকে হয় না, তো দেখি ইব্রাহিম আগুন, আগুনের মধ্যে আর কাউকে সে সাহায্যকারী হিসেবে গ্রহণ করে কিনা। জিব্রাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, বলে আমি পাহাড়ের ফেরেশতা আমার সঙ্গে আছে, সমুদ্রের ফেরেশতা, পানির ফেরেশতা আমার কাছে আছে, আপনি যা বলার যা হুকুম করার করেন, আপনি যদি হুকুম করেন যে পাহাড় দিয়ে এটাকে খতম করে দেওয়া হবে, আপনি যদি হুকুম করেন পানি দিয়ে এটাকে খতম করে দেওয়া হবে, তো বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম কি জবাব দিলেন, আম্মা ইলাইকা ফালা, আপনি যে সাহায্য নিয়ে আসছেন আপনার সাহায্যের আমার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলার মধ্যে আর কাউকে সাহায্যকারী, আল্লাহ তাআলার পরে আর কাউকে সাহায্যকারী হিসাবে ইব্রাহিম আলাইহিস সালাম গ্রহণ করলেন না, মানে আল্লাহই আমার জন্য, আমার সাহায্য করার জন্য যথেষ্ট। তো যখন তিনি আর কাউকে মাঝখানে গ্রহণ করলেন না, তো আল্লাহ তাআলাও এই আগুনকে নিবে, আগুন আগুনে আগুনের ব্যাপারে আল্লাহ তাআলাও কাউকে মাধ্যম হিসেবে ব্যবহার করেন নাই। তাহলে আগুনকে কোনো আল্লাহ তাআলা পানি দিয়ে নিবে দেন নাই, আল্লাহ তাআলা আগুনকে বাতাস দিয়ে উড়ে দেন নাই, আল্লাহ তাআলা সরাসরি আগুনকে হুকুম দিতেছেন। আল্লাহ তাআলা আগুনকে ঠান্ডা করার ব্যাপারে আর কাউকে মাধ্যম হিসাবে আল্লাহ তাআলা গ্রহণ করেন নাই, যেহেতু ইব্রাহিমও আল্লাহ তাআলার মধ্যে আর তার মধ্যে কোন মাধ্যমকে আর রাখে নাই। জিব্রাইল আলাইহিস সালাম এরকম ফেরেশতা, বলে যে এই ফেরেশতাকেও তিনি, তার সাহায্য তিনি গ্রহণ করেন। তো যখন মখলুক আর সৃষ্টি বলে এইটা দিনের ভিতর থেকে বের হয়ে যাবে, মানুষ আল্লাহর কাছ থেকে, আল্লাহ পাকের কুদরত থেকে সরাসরি ফায়দা হাসিল করবে, আল্লাহ তাআলা কুদরত থেকে সে তার কাজ করে, আল্লাহ তাআলা কুদরত সরাসরি কাজ করে। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ পাকের কুদরত সরাসরি কাজ করল, আল্লাহ স্বয়ং হুকুম দিলেন আগুনকে, ইয়া নারুকুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, এই আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা শান্তিদায়ক হয়ে যাও। আল্লাহ তাআলা সরাসরি হুকুম আসছে, আগুনের উপরে হুকুম আসছে। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ, অনেক ইউসুফ সাহেব রহমতুল্লাহ এই কথা বলতেন, এই কথা কে যতক্ষণ পর্যন্ত তোমার দিলের ভিতর থেকে এই সমস্ত জাগতিক সৃষ্টি, আল্লাহ তাআলার সৃষ্টি বলে এর সম্পূর্ণ ইয়াকিন তোমার দিল থেকে বাহির না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ তাআলার সরাসরি কুদরত থেকে কোন রকম উপকৃত হইতে পারবে না। যদি এই সৃষ্টি তোমার সৃষ্টির ইয়াকিন তোমার দিল থেকে সম্পূর্ণ বাইরে হয়ে যায়, তো আল্লাহ পাকের কুদরত থেকে তুমি সরাসরি উপকৃত হবে, তুমি সরাসরি আল্লাহ পাকের কুদরত থেকে ফায়দা হাসিল করবে। যেরকম ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ পাকের কুদরত থেকে সরাসরি ফায়দা হাসিল করতেন, কারণ তিনি দাওয়াত দিতেছিলেন মখলুক থেকে হয় না, সৃষ্টি থেকে হয় না, তো এখন সৃষ্টি সামনে তৈরি হয়েছে, মানে আমার থেকে হয় না, তো দেখো আমার থেকে হয় না, না হয় নমরুদ আগুন জ্বালাইছে, মানে আমি করতে পারি না কিছু, তো ঠিক আছে আমি আগুন জ্বালাইলাম, এটার মধ্যে তোমার জ্বালাই দেব। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ, নমরুদের সব চেষ্টা এবং আগুনের সব রকম কার্যকলাপ, কার্য ক্রিয়া কার্য এই সব কিছু, সব কিছু পরিবর্তন হয়ে গেল, আল্লাহ পাকের কুদরত কাজ করল, আল্লাহ তাআলা সরাসরি আগুনকে হুকুম দিলেন ঠান্ডা হয়ে যাওয়ার, আল্লাহ তাআলাও কোন তার মাখলুককে মাধ্যম হিসেবে ব্যবহার করেন নাই। আল্লাহ তাআলা ইচ্ছা করলে পানিকে হুকুম দিতে পারতেন, ফেরেশতাকে হুকুম দিতে পারতেন, আল্লাহ মাটিকে হুকুম দিতে পারতেন, আল্লাহ বাতাসকে হুকুম দিতে পারতেন, কোনটারে আল্লাহ হুকুম দেননি, আল্লাহ সরাসরি আগুনকে হুকুম দিয়েছেন যে তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা দেয়, ঠান্ডা এবং শান্তিদায়ক। তো মেরে মহাতারাম দোষটা বুঝুক, এই জন্য বলেন যে আমাদের গাস্টের দ্বারা মসজিদের বাইরে গাস্ট করে লোকদেরকে মসজিদে আনা এবং এখানে আল্লাহ পাকের তৌহিদের আলোচনা আল্লাহই করে, মখলুক থেকে হয় না, মখলুক কিছুই করতে পারে না। তো যখন আমরা এই কথার আলোচনা করব, উনি বলেন যে হাদিস আসছে রুমিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর কসরত করো, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। এটা তো একটা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি কলমাকে পড়া, এটার একটা অর্থ এটাও যে ভাই ইমানের মজলিসকে কায়েম করো, কি যেখানে তুমি আল্লাহ তাআলার তাওহীদের কথা আলোচনা করবে এবং আল্লাহ পাকের কুদরতের কথা আলোচনা করবে। তো যখন তুমি এইভাবে তুমি আল্লাহ পাকের তাওহীদ এবং কুদরতের কথা, আল্লাহ তাআলার আজমতের কথা আলোচনা করবে, তুমি ঈমান শক্তিশালী হবে, ঈমান উন্নত হবে। তো একটা তরিকা তো হলো এটাই যে ঈমানকে উন্নত করার জন্য, ঈমানকে শক্তিশালী করার জন্য তাওহীদের কথা, আল্লাহ তাআলার কুদরতের কথা আলোচনা করি, যে আল্লাহ তাআলা কিভাবে তার কুদরতের দ্বারা জমিন আসমানকে সৃষ্টি করলেন, এর মধ্যে আল্লাহ পাকের কুদরত কিরকম চলতেছে এবং আল্লাহ তাআলা একাই করতেছেন, মখলুক করে না, কেউ করে না। দ্বিতীয় জিনিস হল আম্বিয়া আলাইহিমুসসালাতুওয়াসসালামদের সঙ্গে আল্লাহ তাআলার যে সাহায্য আম্বিয়া আলাইহিমুসসালাতুওয়াসসালামদেরকে তিনি করছেন, আল্লাহ তাআলা করছেন, এই সমস্ত জাহিরি নিজামের খেলাফ, জাহিরি নিজামের খেলাফ, জাহিরি যে সমস্ত মানুষের কাছে ব্যবস্থাধারি আছে এইটার বিপরীত যে আল্লাহ তাআলা নবীদের সঙ্গে নবীদেরকে সাহায্য করলেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতুওয়াসসালামের ঘটনাই কি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতুওয়াসসালামকে যেরম ভাবে জাহিরি এই সমস্ত কোন জিনিস বাদেই সরাসরি আল্লাহ তাআলা আপন কুদরতের দ্বারা আগুনকে ঠান্ডা করলেন, তো এইরকম সমস্ত নবীদের সঙ্গে আল্লাহ তাআলার এই মামলা হয়েছে। সমস্ত নবীরা এই কথা দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে না, মখলুক থেকে কিছুই হয় না, সব নবীরা দাওয়াত দিয়েছেন। তো সব নবীদেরকেও আল্লাহ তাআলা, সব নবীদের সঙ্গে আল্লাহ তাআলা জাহিরের খেলাফ আপন কুদরতের দ্বারা তাদেরকে সাহায্য করছেন এবং এই সমস্ত ঘটনাবলী নবীদেরকে যে সাহায্য আল্লাহ তাআলা করছেন কোরআনে পাকের মধ্যে এই সমস্ত ঘটনাগুলিকে নাজিল করছেন। এবং আল্লাহ তাআলা এই ঘটনা কেন নাজিল করছেন কোরআনের মধ্যে, এই কথাটাও আল্লাহ তাআলা, উদ্দেশ্যটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন এই কথা যে আমি এই সমস্ত নবীদের আশ্চর্যজনক ভাবে তাদেরকে যে আমি সাহায্য করছি, জাহিরের খেলাফ আমি তাদেরকে সাহায্য করছি, এই সমস্ত ঘটনা যে আপনাকে শুনাই দিছি, আপনাকে শুনাই দিছি এই জন্যই যাতে আপনার দিলের ভিতরে ঈমান মজবুত হয়ে যায়, আপনার দিলকে মজবুত করার জন্য, যে আপনার দিল যেন কোনো পরিস্থিতিতে তলায়মান না হয়, কোনো পরিস্থিতিতে যেন আপনার দিল তলায়মান না হয়, দিল না টলে, অটল থাকে ঈমানের উপরে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের মধ্যে ঈমানকে অটল করার জন্যই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নবীদের ঘটনাগুলি নাজিল করছেন। দেখেন আমি অমুক নবী, অমুক নবী, অমুক নবী, তাদের সঙ্গে আমি কিরকম জাহিরি লোকদের সব চেষ্টাকে ব্যর্থ করে দিয়া আমি কিভাবে একা তাদেরকে, ওই সমস্ত নবীদেরকে আপন কুদরতের দ্বারা সাহায্য করছি। তো এই সমস্ত ঘটনাবলী কোরআনে ভরপুর আছে, সব নবীদের ঘটনাবলী কোরআনের মধ্যে আছে। তো ওই সমস্ত ঘটনাবলীর আলোচনা যখন আমরা আমাদের ঈমানের মজলিসের মধ্যে করব, তো আমাদের ঈমানের মধ্যে শক্তি পয়দা হবে। নবীদের ঘটনাগুলির আলোচনার দ্বারা আল্লাহ তাদের সঙ্গে কিরকম মামলা করলেন, কিরকম তাদেরকে সাহায্য করলেন, এইটার দ্বারা আমাদের দিলের ভিতরে আমাদের ঈমানও মজবুত হয়ে যাবে। যেরকম আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একথা বলতেছেন, ওয়াকুল্লান নাকুসু আলাইকা মিন আম্বাই রুসুল মা নুসাব্বিতু বিহি ফুআদাক, যে এই সমস্ত নবী রসুলদের ঘটনা বলি আপনাদের, আপনাকে আমি এই জন্যই শুনাই দিছি যাতে আপনার দিলের ভিতরে মজবুতি পয়দা হয়ে যায়, আপনার দিল অটল হয়ে যায়, ঈমানের মধ্যে কোন পরিস্থিতি যেন আপনার এই দিলকে টলাইতে না পারে। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ, উনি বলেন কথা যে ঈমানকে শক্তিশালী করার পদ্ধতি একটা হলো যে ঈমানের মজলিসকে আমরা কায়েম করি, তাহলে এই ইমানের মজলিসের মধ্যে আমরা কি করব? তুই ইমানের কথা আলোচনা করি, আল্লাহ পাকের তৌহিদের কথা, কুদরতের কথা, আজমতের কথা আলোচনা করি। দ্বিতীয় জিনিস হল যে নবীদের ঘটনাগুলি আমরা আলোচনা করি, যে নবীদের সঙ্গে আল্লাহ তাআলা কিরকম ভাবে জাহিরের বিপরীত কুদরতের দ্বারা আল্লাহ তাআলা তাদের কার্য সমাধান করছেন, তাদেরকে সাহায্য করছেন, এই সমস্ত ঘটনাগুলি যখন আমরা শুনব তো আমাদের ইমান ও শক্তি, আমাদের ইমানের মধ্যেও শক্তি পয়দা। হমে ইসকি তালিম দি গই হ্যায় কি জমিন ও আসমান কে দরমিয়ান এক পত্তা ভি আগার হরকত করতা হ্যায় তো ও বহেজ আল্লাহ কে হুকুম সে হরকত করতা হ্যায় ফরমা ইয়া সাফামাত হে আগর সারি সারে আম্বিয়া আলাইহিমুস-সালাম এক ওয়াক্ত মে জমা হো জায়ে আর এক ইনসান কো হিদায়াত দেনে কে লিয়ে আপনি আপনি বাসত কি পুরি মুদ্দত এক শখস কো হিদায়াত দেনে পর লাগা দে তো আল্লাহ কি মশিয়ত কে বগৈর তমাম আম্বিয়া আলাইহিমুস-সালাম মিলকর এক ফর্দ কো হিদায়াত নাই দে সকতে ইসলিয়ে কে আল্লাহ কি মশিয়ত কো হর ইয়াদ রাখনা আর আপনে হর ইরাদে কো আল্লাহ রাব্বুল ইজ্জত কি মশিয়ত পর মওকুফ করনা ये ईमान का तकाजा है। मैंने हज किया है इजमाली तौर पर कि अंबिया अलैहिस्सलाम के वाकयात ये ईमान की तकवीयत का सबब है। आप सल्लल्लाहु अलैहि वसल्लम को भी और आज से पहले अंबिया अलैहिस्सलाम को भी ऐसे मौकों पर अल्लाह की तरफ से तंबीह हुई जहां वो अपने किसी इरादे में इंशाअल्लाह कहना भूल गए। इससे अंदाजा होगा کہ اللہ رب العزت کو ہر حال میں ہر ارادے میں ہر کیفیت میں یاد رکھنا کتنا ضروری ہے۔ آپ صلی اللہ علیہ وسلم کے ساتھ بھی اور آپ صلی اللہ علیہ وسلم کے ساتھ ایسے واقعات پیش آئے جس میں وقتی طور پر ذرا سی غفلت ہوئی اور اللہ کی طرف سے فوراً تنبیہ ہوئی۔ سلیمان علیہ السلام سے زیادہ اللہ نے اپنے کسی بندے کو اسباب پر اتنا تسلط عطا نہیں فرمایا جتنا سلیمان علیہ السلام کو اسباب پر اللہ تعالی نے قبضہ اور تسلط عطا فرمایا تھا۔ ہوا تابع ہے، پرندے تابع ہیں، جنات تابع ہیں، انسان تابع ہیں، تمام پرندوں چرندوں درندوں کی زبان سمجھتے ہیں۔ ارادہ یہ کیا، میں تو حد کرنا چاہتا تھا کہ ہم کسی خیر کے ارادے میں بھی اللہ کی ذات عالی پر اپنے ارادے کو موقوف کیے بغیر کسی خیر کے کام کا کسی خیر کے کام میں بھی کامیاب نہیں ہو سکتے جب تک ہم اپنے خیر کے ارادے کو بھی ایسے اعمال جنہیں اللہ بھی چاہتے ہیں، میری بات غور سے سننا، ایسے خیر والے اعمال جنہیں اللہ بھی چاہتے ہیں ہم ان اعمال کو بھی اللہ کی مشیت کے بغیر نہیں کر سکتے۔ سلیمان علیہ السلام نے یہ ارادہ کیا کہ میں 100 عورتوں سے صحبت کروں جس سے 100 مجاہد اللہ کے راستے کے لیے تیار ہوں۔ میرے دوستو عزیز بزرگو، ایمانیات کو سمجھنا اور اس کی دعوت دینا ہمارے درمیان سے ایسا ختم ہو گیا۔ ہماری اصحاب اندر فرماتے تھے کہ میں اس کام کا اگر کوئی نام رکھتا تو تحریک ایمان اس کا نام رکھتا۔ جب میں عرض کر رہا تھا کہ سلیمان علیہ السلام نے اس خیر کا ارادہ کیا کہ 100 بیویوں سے صحبت کریں اس سے 100 مجاہد اللہ کے راستے کے لیے تیار ہوں۔ 100 بیٹے، اتنا خیر کے ارادہ، 100 بیویاں اعلی نسل کی، لیکن وہی بات ہے کہ جب بندہ اپنے کسی ارادے میں اللہ کو بھول کر چلتا ہے تو اللہ رب العزت جن سے اللہ محبت رکھتے ہیں ان کو تنبیہ کے طور پر ان کے کام میں رکاوٹ اور ناکامی ڈال دیتے ہیں۔ সুলাইমান আলাইহিস সালাম হ্যাঁ নবী হ্যাঁ আসবাব পর পুরা কব্জা হ্যাঁ পাক কি তরফ সে লেকিন ইরাদা খৈর কা হ্যাঁ সোহবত কি সো বিবিয়ো সে সো বিবিয়ো মে সে সির্ফ এক বিবি কো হামল ছেড়া اور اس بیوی سے بھی ایک ناقص جسم پیدا ہوا جس طرح کے دایا نے سمائے اسلام کی کرسی پر ڈال دیا میرے دوستو عزیزوں بزرگوں یہ واقعات میں تو میں نے جو عرض کیا ہے کہ انبیاء علیہ السلام کے واقعات ہمیں تعلیم دیتے ہیں ایمان کی کہ سمائے علیہ السلام نے سمجھ گئے کیونکہ روایتوں میں ہے کہ شیطان نے اس وقت انشاءاللہ کہنا بھلا دیا یوسف علیہ السلام تقوی اختیار کیا پھر جیل ہوئی اور جیل سے رہا ہونے والے سے یہ کہا کہ میرا تذکرہ کر دینا بادشاہ کے سامنے ہم تو یہ سمجھیں کہ اگر میرا تذکرہ ہو گیا صدر کے سامنے وزیر کے سامنے یہ میرا مسئلہ حل کر دیں گے یوسف علیہ السلام نے رہا ہونے والے سے کہہ دیا کہ میرا تذکرہ کر دینا بادشاہ کے سامنے اللہ کو یہ بات پسند نہ آئی کہ یوسف جب تم نے جیل میں آنے کے لیے ہم سے کہا تھا تو نکلنے کے لیے ہم سے کیوں نہیں کہا فانساہ الشیطان ذکر ربی کہ یوسف علیہ السلام کو شیطان نے اللہ کی یاد بھلا دی میں تو کیونکہ وقت نہیں ہے ترجمہ ہے میں تو اشارہ کرتا ہوں کہ انبیاء علیہ السلام بھی اگر کسی کام کے ارادے میں ہی کہہ دیں کہ ہاں یہ کروں گا اور انشاءاللہ نہ کہیں اپنے ارادے کو اللہ کی مشیت پر موقوف نہ کریں آپ صلی اللہ علیہ وسلم نے بھی یہ فرمایا کہ ہاں اگر بتاؤں گا اصحاب کہف کون سے آپ کو معلوم نہیں تھا اصحاب کہف کا واقعہ فرمایا اگر بتاؤں گا اصحاب کہف کون سے آپ انشاءاللہ کہنا بھول گئے فرمایا لکھا ہے کہ اتنا لمبا وقت وحی کے بند ہونے کا کبھی نہیں ہوا 40 دن وحی بند رہی آپ سخت پریشان ہوئے کہ وحی کیوں نہیں آتی کہ میں ان کو بتاؤں کہ اصحاب کہف کا واقعہ کیا تھا 40 دن تک وحی نہیں آئی 40 دن کے بعد جو وحی آئی وہ یہ آئی نبی جی آئندہ کبھی نہ کہنا میں اس کام کو کل کر دوں گا جب تک آپ اپنے ارادے کے ساتھ اپنے ارادے کو اللہ کی مشیت پر موقوف نہ کریں میرے بزرگ دوستو عزیزو یہ ایک حقیقت ہے ہم صبح سے شام تک کتنے دعوے کرتے ہیں ہماری دعوت سے طبیعت ایسی بن جائے کہ اگر کسی کی زبان پر کلمے کے خلاف کوئی جملہ آئے تو ہمیں اس جملے سے شرک کی بو آنے لگے دعوت دیتے دیتے ایسا مزاج بن جائے کہ قدم قدم پر ہماری زبان پر یہی اللہ کرتے ہیں عمل پر کرتے ہیں اللہ کرتے ہیں عمل پر کرتے ہیں میرا محترم دوست بزرگو قرآن شکا تو ہلو ہی جو گاسر ایک پاتا نڑتے پڑے نا اللہ پاکر ارادہ سارا গাছের একটা পাতা যেটাকে আমরা দেখতেছি বাতাসে নড়তেছে তো আমরা এই কথা মনে না করি যে গাছের পাতাকে বাতাস নড়াইতেছে কোরআন বলতেছে গাছের একটা পাতা নিজের জায়গা থেকে সরতে পারে না নড়তে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের ইরাদা না হয় আল্লাহ পাক না চান ঈমান এটা যে দুনিয়ার একটা পাতার গাছের একটা পাতা পর্যন্ত নিজের জায়গা থেকে সরতে পারে না যতক্ষণ আল্লাহ পাক না চান আল্লাহ এরকম কর্মীওয়ালা এবং এই গাছের পাতা এবং সারা দুনিয়া এইরকম অক্ষম তাদের কিছুই করার ক্ষমতা নেই গাছের একটা পাতা নড়বে এই ক্ষমতা গাছের পাতার নেই আল্লাহ পাক যতক্ষণ না চাই মেরে মহতরম দোস্তের বুজুর্গনি বলেন রহমতুল্লাহ বলতেন এই কথা যে সমস্ত আম্বিয়া মুসরাত ও সালাম তারা যদি একত্রিত হয়ে যান সমস্ত আম্বিয়া মুসরাত ও সালাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী দুনিয়াতে আসছেন তারা সবাই যদি একত্র হন এবং তাদের প্রত্যেকের নবুয়তের যে জমানা এবং যুগ, আগে নবীরা তো অনেক লম্বা লম্বা যুগ পাইছে, তারা অনেক লম্বা লম্বা সময় পাইছে। আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের জমানা ওনার 23 বছরের জমানা, কিন্তু আগে আগে নবীরা তো হাজার হাজার বছর পর্যন্ত তাদের নবুয়তের জমানা তারা মেহনত করার পাইছিলেন। মহানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলতেন যে সমস্ত নবীরা যদি একত্র হন এবং প্রত্যেকেই যত লম্বা জমানা মেহনত করার পাইছিলেন তা তারা পান, আর তারা সবাই এক জোট হয়ে একজন মানুষকে হেদায়েত দিবার জন্য চেষ্টা করেন, মেহনত করেন, তো তারা একজন মানুষকেও হেদায়েত দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা না থাকবে। নবীদের মেহনতের এই ক্ষমতা নাই, সব ক্ষমতা আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা মানুষকে হেদায়েত, সমস্ত নবীরা তাদের যদি সমস্ত জমানা মেহনত করে, একত্র হয়ে মেহনত করে, তো একজন মানুষকেও তারা হেদায়েত দিতে পারবে। মানে ইলিয়াস সাহেব রহমতুল্লাহি কথা বলছেন, ঈমান এরকম যে কোরআনে পাকের মধ্যে এবং হাদিসের মধ্যে ঘটনা নবীদের আছে এরকম যে তারা আল্লাহ তাআলার কাছে কত উঁচা দরজার বান্দা, আল্লাহ তাদেরকে নবী বানাইছেন, তারপরও তাদের কোনো কথা অথবা তাদের কোনো আমল আল্লাহ পাকের যে আমল আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় এমন আমলও মানুষ ততক্ষণ পর্যন্ত করতে পারে না যতক্ষণ আল্লাহ পাক না চান, এমন আমলও মানুষ করতে পারে না। এই যে আমরা সেজদা করি, আল্লাহ বলি, জিকির করি, ভালো কথাই তো, ভালো কাজই তো, নামাজ পড়ি, এগুলো কোনো খারাপ কাজ, ভালো কাজ। আর আমরা নামাজও পড়তে পারবো না, আমরা সেজদাও করতে পারবো না, আমরা একবার আল্লাহর নাম জোবানে উচ্চারণ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক না চাইবে। সমস্ত নবীদের ঘটনা কোরআন ও হাদিসের মধ্যে ভরপুর আছে, নবীরা আল্লাহ তাআলার কত পছন্দনীয় বান্দা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার এক পয়গম্বর নবী, তাকে আল্লাহ তাআলা এই জমিনের উপরে, রাজত্বের উপরে এইরকম ক্ষমতা আর আয়ত্ত দিয়েছিলেন, সব জিনিসের উপরে তার ক্ষমতা, বাতাসের উপরে তার ক্ষমতা, জিনদের উপরে তার ক্ষমতা, মানুষের উপরে ক্ষমতা, পাখির উপরে ক্ষমতা, বলে যে তার মতন এইরকম ক্ষমতা আল্লাহ তাআলা জমিনে আর কাউকে দেন নাই, যতখানি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমতা দিয়েছে, বাতাসের উপরে তার ক্ষমতা ছিল, এসব ক্ষমতা আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। এবং তিনি আল্লাহ তাআলার নবী, অত্যন্ত পছন্দনীয় বান্দা। তিনি ইরাদা করতেছেন কি, ওনার 100 জন বিবি, আগের জমানায় এই সমস্ত জিনিস জায়েজ ছিল নবীদের, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের 100 জন বিবি, উনি ইরাদা করতেছেন যে আমি 100 জন আমার স্ত্রী তাদের সঙ্গে মিলব এবং প্রত্যেকের গর্ভ থেকে একটা করে ছেলে সন্তান হবে, এরা আল্লাহর রাস্তার মুজাহিদ হবে, 100 জন মুজাহিদ পয়দা হবে। তো কত ভালো ইরাদা, কিন্তু উনি যখন এই কথাটা বলতেছেন তো ওই সময় ইনশা আল্লাহ অথবা আল্লাহই করবেন এই কথাটা বলে ভুলে গেছে, উনি এরকম কথা বলতেছেন। তো উনি ওনার 100 বিবির সঙ্গে মিলছেন, কারো গর্ব হয়নি, এক বিবির গর্ব হয়েছে, সেই গর্ব থেকে যে সন্তান জন্ম হয়েছে বলে এটা হলো, এই সন্তানটাও অসম্পূর্ণ, ধাত্রী যে সে ওই অসম্পূর্ণ সন্তানটাকে আইনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনের উপরে রেখে দিছে বলে এই লন সন্তান। তো উনি চাইতেছিলেন যে 100 জন স্ত্রী তার থেকে 100 মুজাহিদ পয়দা হবে, কিন্তু আল্লাহ তাআলা যতক্ষণ না চাইবেন ততক্ষণ তো হবে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহ তাআলার নবী পয়গম্বর, ওনার উপরে কত রকম পরীক্ষা যেতেছে। তুমি একসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহ এত পরীক্ষা, এই মেয়ে লোকের পরীক্ষা, এটা থেকে আপনি আমার রক্ষা করেন, নাহলে আমার রক্ষা হইবার কোন উপায় নাই, আমার জেলখানায় দিয়ে দেন। ইব্রাহিম আলী ইউসুফ আলী সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, তো তাকে জেলে বন্দী করে দেওয়া হইল। তো জেলখানার মধ্যে উনি থাকলেন দীর্ঘদিন, তো দুইজন জেলখানা থেকে রেহাই পাইতেছে, মুক্তি পাইতেছে, তাদের একজনকে ইউসুফ আলী সালাম বলতেছেন যে তুমি একটু বাদশার কাছে আমার আলোচনা করে দিও, আমি তো দীর্ঘদিন জেলখানার মধ্যে পড়ে আছি, এখান থেকে মুক্তি আমার হয়ে যায়, বাদশার কাছে আলোচনা করলে তো বাদশার মনে হবে, বাদশা হয়তো ভুলেই গেছে যে আমি জেলখানায় আছি নিরপরাধ লোক, তো বাদশার কাছে একটু আলোচনা করে দিও আমার। তুমি এরা মহতরাম দোস্তা বুঝব, তিনি আল্লাহ তাআলার নবী, জেলখানা থেকে মুক্তির জন্য একজনকে বলতেছেন আর আল্লাহ তাআলাকে ভুলে গেছেন। কোরআনের পাকের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন এই কথা, ফানাসিয়া যিকরা রাব্বিহি, বলে যে উনি আল্লাহর কাছে বলা ভুলে গেছেন, আল্লাহর কাছে বলা ভুলে দেয়া একজন মানুষকে বলতেছে। সেতে কি হইল, বলে যে জেলখানায় ঢুকার সময় ছিল আল্লাহর কাছে বলছিল, আর জেলখানা থেকে বাইর হইতে হবে এই সময় আল্লাহ ছাড়া আর একজনরে বলতেছে। তো জেলখানার মধ্যে বন্দি হয়ে বসে রয়েছে, বলে যে ওই যে লোকরে বলছে এই লোক আর বাদশার কাছে বলতেও ভুলে গেছে। তো মেরে মহাতরাম দোস্তা বুজুর্গ, আম্বিয়া আলাইহিম সালাম নিঃসন্দেহে আল্লাহ তাআলার বরগুজিদা বান্দা এবং তারা আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা, মাসুম বান্দা, তাদের কাছ থেকে যখন কোন কারণে কোন সময় ভুল হয়ে গেছে কোন একটা জিনিস, আল্লাহ পাকের তরফ থেকে সঙ্গে সঙ্গে তাম্বি আসছে, যে হুশিয়ারি আসছে যে এরকম হওয়া উচিত নয়। ইমান তো আরো উপরের জিনিস, যে কোন কাজে আল্লাহকে ভুলা চলবে না, আল্লাহকে ভুলা চলবে না কোনো কাজে, সব কাজের মধ্যে আল্লাহকে ইয়াদ রাখতে হবে, যে আল্লাহ তাআলা যদি চান তাইলে হবে। আমরা কত দাবি করি, কত কথা বলি, যে সমস্ত কত কাজ করব বলে থাকি, দিনের মধ্যে কত শতবার বলি, কিন্তু আমরা কি আল্লাহকে স্মরণ করে বলি যে আল্লাহ আছে উপরে, আমি যে কইতেছি এই কামটা করবো আল্লাহ কি হইতে দিবে না না দিবে, এই কামটা হবে না না হবে আল্লাহর কি এরাদা, এই কথা তো আমরা সবাই ভুলে বসে আছি। ইমান তো এইখানে আল্লাহ তাআলা ইমানের ব্যাপারে আম্বিয়া আলাইহিম সালাতু ওয়াসসালামদেরকে হুশিয়ার করতেছেন, তাদের তরবিয়ত করতেছেন, ইহা তককে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নবীকুল শিরোমণি, সমস্ত নবীদের সর্দার, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে আসহাবে কাহাফ, আসহাবে কাহাফের ঘটনা সম্পর্কে, বলে ওই যে সাতজন না নয়জন যুবক, তাদের কি হইল, কি ঘটনা বলেন, আপনি যদি নবী হয়ে থাকেন। ইহুদিরা শিখাই দিছে কাফেরদেরকে, বলে ওনারে এই ঘটনাটা জিজ্ঞাসা, যদি কইতে পারে তাইলে নবী, আর যদি কইতে না পারে তাইলে নবী না। তো তারা এসে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসহাবে কাহাফের ঘটনা জিজ্ঞাসা করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উত্তর দিতেছেন যে আমি আগামীকাল তোমাদেরকে এই বিষয়ে জানাব, অর্থাৎ এই বিষয়ে আমার কাছে কোনো ওহী এখন পর্যন্ত আসে নাই, আল্লাহ পাকের কাছ থেকে আসে নাই, তা আমি আগামীকাল তোমাদেরকে এই ঘটনা জানাই দিব। কিন্তু উনি ইনশা আল্লাহ বলতে ভুলি, এই ঘটনা তো আল্লাহ তাআলা জানাবেন, তাইলেন আমি জানাই দিব। তো এতটুকখানি সুখ হয়ে যাওয়া যে ইনশা আল্লাহ বলতে ভুলে গেছেন, তো আল্লাহ পাকের কাছে এই জিনিস পছন্দ হয়নি, মানে আমার নবী হইয়া আমাকে ভুলে গেল, আমার কথা বলল না, বলে আল্লাহ তাআলা চাইলে। তো মেরে মহতরাম দোস্ত বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জীবনে এত লম্বা সময়, এত দীর্ঘ সময় ওহী বন্ধ থাকে না, বলে যে এই এই কথার পরে যত দীর্ঘ সময় পর্যন্ত ওহি বন্ধ থাকলো, চল্লিশ দিন পর্যন্ত ওহি আসা বন্ধ হয়ে গেল, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেশান হয়ে গেল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্থিরতা কি হল, আল্লাহ তাআলার তরফ থেকে রোজানা ওহি আসতেছে, আসমান থেকে খবর আসতেছে, আর আজ চল্লিশ দিন হয়ে গেল আসমান থেকে কোনো খবরই আসতেছে না, তো রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থিরতার সীমানে চল্লিশ দিন পরে যে ওহি আসলো, সে ওহি এ কথারই আসলো যে নবীজি কোন কথা আপনি এরকম বলবেন না যে আমি আগামীকাল করব ইনশাআল্লাহ ছাড়া, সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ বলে যে আগামীকাল কোনো কাজ আপনি করবেন কোনো কথা বলবেন এ কথা আল্লাহ তাআলা চাইলে হবে, সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ ছাড়া কোনো কথা এরকম বলেন না কোনো কাজ এরকম করেন না। তো এইটুকু জিনিসের উপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী বন্ধ হয়ে যায়, আল্লাহ তাআলা তাম্বি করতেছেন, বলে না আল্লাহকে ভোলা চলবে না কোনো কাজে কোনো জিনিসে। মেরে মহতরম দোস্তার বুজুর্গ উনি বলেন এই কথা যে ঈমান আমরা কি মনে করতেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিলাম ঈমান হয়ে গেল, আর আমি আমার সব কাজের মধ্যে আল্লাহকে ভুলে চলতেছি, আর আমি মনে করতেছি যে আমি এই কাজ করে ফেলবো, আমি মনে করতেছি অমুক এই কাজ করে ফেলবে, বলে না কেউ কিছু করতে পারবে না, সর্বকাজে সর্বকথায় একজন ঈমানদার মোমেন সে আল্লাহ তাআলাকে স্মরণ রাখবে যে আল্লাহ তাআলা যদি চান তাইলে হোক, আল্লাহ তাআলা যদি না চান তো আমার এই দাবি দ্বারা আমার এই কথার দ্বারা আমি নিজে কিছুই করতে পারবো না। উনি শুরুতেই বলছেন এই কথা যে কোরআনের শিক্ষা হলো এই যে গাছের একটা পাতা নিজের জায়গা থেকে নড়তে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা না চান। তো গাছের পাতা তো একটা ক্ষুদ্র জিনিস, একটা ক্ষুদ্র জিনিসেরও ক্ষমতা নাই, এই জমিন আসমানে যত জিনিস আছে এই সমস্ত জিনিস এরকমই অক্ষম আল্লাহ তাআলার সামনে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তাকে ইস্তেমাল ব্যবহার না করেন ততক্ষণ পর্যন্ত ওই জিনিস ব্যবহার করার কোনো ক্ষমতা রাখে না, কোনো মানুষও এই ক্ষমতা রাখে না। ঈমান এরকম পর্যায়ে পৌঁছাইতে হবে আমাদেরকে যে আমাদের রোজানার কথাবার্তা কার্যকলাপ এই সমস্ত জিনিসের মধ্যে আল্লাহ আমাদের দিলের মধ্যে স্মরণ থাকে যে আল্লাহ করবেন আল্লাহ করবেন কেউ করবে। ایک بنیادی سبب ایمان کی تقویت سے یہ بھی ہے کہ صحابہ کرام جتنے ظاہر کے خلاف واقعات ہیں ان کی برکتوں کے نصرتوں کے انہیں بالارادہ بیان کیا جائے، ورنہ ہر زمانے میں حالات کا تاثر ان غیبی نصرتوں سے مایوس کر دے گا جو اعمال اور غیبی نصرتیں صحابہ کرام کے ساتھ اللہ کی طرف سے نازل ہوئی ہیں، یہ مستقل عمل ہے صحابہ کرام کے ساتھ اللہ کی غیبی نصرت کا واقعات، ان کے ساتھ اللہ کی طرف سے برکتوں کے اور غیبی نصرتوں کے اور غلبوں کے واقعات بالارادہ بیان کیے جائیں، اس لیے کہ میرے محترم دوستو بزرگو عزیزو صحابہ کرام کے غیبی نصرتوں کے واقعات سے اعمال پر یقین آئے گا، اس لیے کہ اللہ رب العزت نے ان کے ساتھ جو کچھ ظاہری اختلاف کیا ہے وہ صرف عمل پر کیا ہے، ان کے ساتھ جو کچھ ظاہر کے خلاف کیا ہے اللہ نے وہ عمل پر کیا ہے، اس لیے مستقل ایمان کی تقویت کا سبب ہے کہ صحابہ کرام کے ساتھ اللہ کی غیبی نصرت کے واقعات بالارادہ بیان کیے جانے، ایک تاثر زمانے میں یہ پیدا ہو گیا کہ ان کے ساتھ غیب النصرت اس لیے ہوئی کہ وہ صحابی تھے، نہیں میرے محترم دوستو بزرگو عزیزو یہ بات نہیں ہے، بات یہ ہے حضرت فرماتے تھے کہ انبیاء علیہ السلام نبی کے ہوتے ہوئے صحابی کی دعا پر اور صحابی کے ہوتے ہوئے تابعی کی دعا پر ظاہر کے خلاف اللہ نے کر کے دکھلایا، یہ سمجھانے کے لیے کہ قیامت تک اللہ تعالی امت کی مدد اس طرح کرتے رہیں گے جس طرح انبیاء کرام اور صحابہ کرام کی، আল্লাহ নে মদদ কি হে ইন্না আরসালনা রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ কে হাম মদদ করনে ওয়ালে হে রাসূল কি ওয়া মদদ করনে ওয়ালে হে ঈমান ওয়ালো কি কিয়ামত তক ইয়ে বাত নাহি হে কে যাহির কে খিলাফ আমাল পর জো রুসুলতে হে ওয়া সাহাবা কে জামানে কে সাথ মখসুস হে নাহি মেরে বুজুর্গ দোস্ত আজিজো আল্লাহ রাব্বুল ইজ্জত নে আমাল কে সাথ জো রুসুলতে রাখি হে وہ قیامت تک کے لیے رکھی ہیں کیونکہ اللہ کی غیبی نصرتوں کا نازل ہونے کا جو بنیادی سبب ہے وہ ایمان اور اعمال صالحہ اور اس کے لیے ان دونوں کی تقویت کے لیے دعوت اس لیے کہ جتنا نظام غیبی ہے وہ دعوت کے بغیر ساتھ نہیں دیتا ہمیں انبیاء علیہ السلام اور صحابہ کرام کی غیبی نصرتوں میں جو اصل سبب ملا ہے وہ سبب دعوت اللہ ہے ہماری ایسا فرماتے تھے کہ دعوت اور عبادت ان دونوں کا جمع کرنا یہی اصل تفسیر عالم کا نصفہ ہے کہ دعوت اور عبادت ان دونوں کا جمع کرنا یہی تفسیر عالم کا نصفہ ہے اگر امت نے دعوت اللہ کو چھوڑ دیا تو ان غیبی نصرتوں سے امت محروم ہو جائے گی جو غیبی نصرتیں انبیاء علیہ السلام اور صحابہ کرام کے نازل ہو چکی ہیں اس لیے میں نے عرض کیا کہ صحابہ کرام کے وہ واقعات جس میں اللہ رب العزت نے صحابہ کی مدد ظاہر کے خلاف کی ہے ان واقعات کو بھی زیادہ بیان کریں اس لیے کہ ایمان کے بغیر اللہ کے ساتھ گمان ٹھیک نہیں ہوتا اللہ خود فرماتے ہیں انا عند ظن عبدی بھی میں اپنے بندے کے گمان کے ساتھ ہوں کہ اس کا میرے ساتھ گمان کیسا ہے آپ غور کریں میرے دوستو عزیزو ایک طرف خبر ہے ایک طرف نظر ہے نظر غیر یقینی ہے خبر یقینی ہے صحابہ کرام واقعات ہماری یہ بات سمجھ آئے گی کہ نظر غیر یقینی ہے خبر یقینی ہے جو خبر پر یقین رکھے گا وہ نظر سے نقصان نہیں اٹھائے گا جو نظر پر یقین رکھے گا وہ خبر سے کوئی فائدہ نہیں اٹھا سکتا یہ ہے یہ صحابہ کرام کی غیبی نصرتوں کے واقعات کا خلاصہ ہے جو نظر پر یقین رکھے گا وہ خبر سے فائدہ نہیں اٹھا سکتا اور جو خبر پر یقین رکھے گا وہ نظر سے کوئی نقصان نہیں اٹھا سکتا اس کی مثال ہے عبداللہ بن رواحہ ابو دردہ رضی اللہ تعالیٰ عنہ سے ایک نے آ کر کہا کہ آپ کا مکان جل گیا میں دیکھ کر آیا ہوں فرمایا غلط کہتے ہو ایسا نہیں ہو سکتا دوسرا آیا کہ میں دیکھ کر آیا ہوں آپ کا مکان جل گیا فرمایا یہ نہیں ہو سکتا تیسرا آیا کہ میں دیکھ کر آیا ہوں آپ کا مکان جل رہا ہے فرمایا یہ نہیں ہو سکتا کیا بات ہے دیکھنے والے نظر کی بنیاد پر کہہ رہے ہیں اور ابو درداء رضی اللہ تعالیٰ عنہ یہ خبر کی بنیاد پر کہہ رہے ہیں ان کے پاس خبر یہ ہے کہ جو صبح یہ دعا پڑھ لے اس سے شام تک کوئی آفت نہیں آئے گی ایسا نہیں ہو سکتا کہ اللہ رب العزت ادھر مجھے دعا سکھلا دیں اور مجھ سے وعدہ کر لیں حفاظت کا اور ادھر میرا مکان جلا دیں چوتھا آدمی آیا اس نے آ کر کہا کہ ہاں آگ لگی تھی لیکن آپ کے مکان میں آ کر بجھ گئی میرے دوستو عزیزو یہ واقعات ہیں جو ہمیں بتائیں گے کہ صحابہ کرام کے ساتھ اللہ کی غیبی نصرتوں کے اسباب کیا ہیں اور وہ اعمال کیا ہیں جن عملوں پر اللہ نے صحابہ کرام کے ساتھ ظاہر کے خلاف صحابہ کی مدد کی ہے۔ میرے محترم دوستو گروپ بولیں گے ایمان کے مدد شکتی پیدا کرار آرکتا پدھتی جیتا آرکتا طریقہ جیتا ہوئے سیٹا ہلو সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনছিলেন তাদেরকে সাহাবা বলা হয় তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের সঙ্গে আল্লাহ তাআলার যে গায়বি নুসরত এবং মদদ সাহায্য এবং আল্লাহ তাআলা তাদের মধ্যে যে বরকত নাজিল করেছিলেন এবং তাদেরকে যেরকম আল্লাহ তাআলা জাহিরের খেলাফ আল্লাহ তাআলা তাদের সঙ্গে যে সাহায্য করছিলেন তাদেরকে, ওই সমস্ত ঘটনা বলিও মেরে মহতরম দোস্তা বুজুর্গ যখন আলোচনার মধ্যে আসবে, এবং উনি বলেন কথা যে এটাকে আলোচনায় আনতে হবে আমাদেরকে, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইনদের ঘটনা বলি এগুলি আলোচনার মধ্যে আনতে হবে, যে তাদের জিন্দগিতে কিরকম আল্লাহ তাআলা বরকত দিয়েছিলেন এবং তাদের জিন্দগিতে কিরকম ভাবে আল্লাহ তাআলা গায়েব থেকে মদদ এবং নুসরত নাজিল করেছিলেন। উনি বলেন কথা যে মানুষ একথা বলে থাকে যে তাদের সঙ্গে সাহায্য এবং নুসরত যেটা হয়েছিল সেটা তো ওনারা তো সাহাবি ছিলেন, তো সাহাবি হওয়ার কারণে, সাহাবা হওয়ার কারণে তারা নবীকে দেখছেন, নবীর জমানা পাইছেন, নবীর যুগ পাইছেন, তাদের সঙ্গে বরকত হওয়া স্বাভাবিক, আল্লাহ পাক তো তাদেরকে বরকত দিবেনই এবং তাদেরকে সাহায্য করবেন এটাও স্বাভাবিক, আল্লাহ তো তাদেরকে সাহায্য করবেনই, তারা নবীকে দেখছেন। এই উম্মতের শ্রেষ্ঠ ভাগ তো মানুষ মনে করে যে সাহাবাদের সঙ্গে যে সাহায্য আল্লাহ তাআলা করছিলেন এবং তাদের জিন্দগিতে আল্লাহ তাআলা যে বরকত দিছিলেন এটা তাদের জন্য খাস এবং তাদের জমানায় তাদের জন্যই হয়েছে, পরবর্তী জমানায় আমাদের জন্য এটা হবে না। উনি বলেন যে কথাটা ভুল কথা, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাইন তাদের সঙ্গে যে মুআমালা আল্লাহ তাআলা করছিলেন, তাদেরকে যে জাহির খেলাফ সাহায্য করছিলেন এবং তাদের জিন্দগিতে আল্লাহ তাআলা যে বরকত দিছিলেন সে বরকত সাহাবি হওয়ার কারণে নয়, বরং সে বরকতটা ছিল আমালের কারণে, আমলের কারণে তারা ওই বরকতকে হাসিল করছিলেন, আমলের দ্বারা তারা আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য লাভ করছিলেন। ওই আমল যে কোনো যুগে যে কোনো জমানায় যার মধ্যে ওই আমল পাওয়া যাবে সে আল্লাহ পাকের কাছ থেকে ওই বরকত হাসিল করবে, ওই সাহায্য হাসিল করবে। এই জন্যই আল্লাহ তাআলা এটাও দেখাই দিয়েছেন যে একজন নবী থাকা সত্ত্বেও একজন সাহাবির দোয়ায় আল্লাহ তাআলা গায়েবি সাহায্য করতেছে, একজন সাহাবি থাকা সত্ত্বেও একজন তাবেঈর দোয়ায়, সাহাবির পরবর্তী যুগে যারা আসছে তাদের দোয়ায়, একজন সাহাবি থাকা সত্ত্বেও একজন তাবেঈর দোয়ায় আল্লাহ পাক গায়েবি সাহায্য করতেছে। তো তার মানে সাহাবি হওয়ার কারণে নয় অথবা তাবি হওয়ার কারণে নয়, আসল জিনিস হল ওই আমালের কারণে, আমালের কারণে গায়েবি সাহায্য আসছে। তো ওই আমালের আলোচনা করতে হবে যে সাহাবাদের মধ্যে কি গায়েবি কি আমাল ছিল যে আমালের কারণে, যে আমালের কারণে গায়েব থেকে সাহায্য হয়েছে এবং যে আমালের কারণে তাদের মধ্যে আল্লাহ তাআলা বরকত নাযিল করেছেন, যাতে আমাদের মধ্যে ওই আমল জিন্দা হয় এবং ওই আমলের দ্বারা আমরাও আল্লাহ তাআলার কাছ থেকে, আল্লাহ তাআলার কুদরত থেকে ফায়দা হাসিল করতে পারে। উনি বলেন আলমান ইলিয়াসা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন এই কথা যে দাওয়াত আর ইবাদত, দাওয়াত এবং ইবাদত এই দুই জিনিসকে একত্র করতে হবে, যদি ইবাদত করে মানুষ দাওয়াত ছুটে দেয় তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ গাইবি সাহায্য বন্ধ হয়ে যাবে। উনি বলেন যে সার্বিকভাবে গৌর এবং গবেষণা চিন্তা ভাবনা করার দ্বারা এ কথাই বুঝে আসে, কোরআন ও হাদিস থেকে চিন্তা করার দ্বারা চিন্তা করলে এটাই বুঝে আসে যে আসল যে গাইবি সাহায্য নবীদের সঙ্গে সাহাবাদের সঙ্গে হয়েছে সেটার আসল কারণটা ছিল হল দাওয়াত, আল্লাহর দিকে দাওয়াত দেওয়া। যখন ওই দাওয়াত থাকবে, দাওয়াত চলবে সঙ্গে ইবাদত চলবে, দাওয়াত ইবাদত দুইটা একত্র হবে। তোমার মহতরম দোস্তা বুজুর্গ যে কোনো যুগে যে কোনো লোক আল্লাহ পাকের তরফ থেকে গায়েবি সাহায্য নিয়ে নেবে এবং আল্লাহ পাকের কুদরত থেকে সে উপকৃত হবে, তার জিন্দগিতে বরকত আসবে, যেরকম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের জমানায় আসছিল। সেই জন্য ওই ইমানি মজলিসগুলোর মধ্যে আমাদের ইমানি শক্তি বাড়বে যখন আমরা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের সঙ্গে যে সমস্ত গায়েবি সাহায্য এবং তাদের জিন্দগিতে যে সমস্ত বরকত আসছিল এগুলির আলোচনা আমরা করব, তো আমাদের ইমান, ইমানের মধ্যে শক্তি আরো বৃদ্ধি পাবে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের সঙ্গে যে সাহায্য হয়েছিল সে সাহায্য আমালের কারণে হয়েছে, সে সাহায্য আমালের কারণে হয়েছে। তো কাজী সে সাহায্য কোনো সাহাবি হওয়ার কারণে নয়, কাজী এটা কোনো সাহাবি হওয়ার বৈশিষ্ট্য নয়। এই উম্মতের মধ্যে যে কোনো জামায়াত, যে কোনো যুগে ওই সাহাবাওয়ালা আমাল, যে আমালের দ্বারা আল্লাহ পাকের কুদরত থেকে তারা সাহায্য পাইছিলেন, সেই আমাল যে কোনো যুগে যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় হবে আল্লাহ পাকের গায়েবি সাহায্য তারা লাভ করবে, আল্লাহ পাকের কুদরত থেকে ফায়দা হাসিল করবে। এই জন্য সাহাবাদের ওয়াকিয়াত ঘটনাবলী এগুলি আলোচনার মধ্যে আসতে হবে। এবারে একদিকে নজর আরেকদিকে খবর। নজর মানে হল আমি চোখে যা দেখতেছি, খবর মানে হল নবীরা যে খবর আল্লাহ পাকের তরফ থেকে নিয়ে আসছে, নবীরা যে খবর আল্লাহর কাছ থেকে নিয়ে আসছে। আল্লাহ পাক আপন কুদরত সহকারে আসেন, আল্লাহ তাআলা গায়েবের মধ্যে আসেন, যত গায়েবের খবর নবীরা নিয়ে আসছে, দুনিয়া জমিনের উপরে হোক আর জমিন নিচে হোক, দুনিয়া হোক আর দুনিয়ার পরবর্তী জিন্দগিতে হোক, যত গায়েবী কথা নবীরা নিয়ে আসেন গায়েবী খবর। আরেকটা হলে আমরা চোখে দেখি। মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে মানা বলতেন এই কথা যে যদি কেউ গায়েবী খবর রূপে ইয়াকিন করে তো নজর যদি ক্ষতিকর জিনিসও হয় লোকসান করার জিনিসও হয় তো ওই জিনিস থেকে সে ক্ষতিগ্রস্ত হবে না কখনো। আর যদি কারো দৃষ্টি নজরের উপরে হয়, কারো ইয়াকিন নজরের উপরে হয় তো সে গায়েবী খবর থেকে কখনোই উপকৃত হইতে পারবে না, গায়েবী খবর থেকে কখনোই উপকৃত হইতে পারবে। নবীদের খবর সবই তো গায়েব, আল্লাহই পারেন, আল্লাহই পারেন, আল্লাহই কুদরত রাখেন, সব কিছু আছে ঠিক আছে, আল্লাহ এরকম পারেন, কিন্তু আল্লাহ থেকে আল্লাহ তাআলার কুদরত থেকে ফায়দা হাসিল করা বলে এটা তো তখন সম্ভব হবে যখন সে নজরকে বাদ দিয়ে খবরের উপরে ইয়াকিন করবে। যে খবরের উপরে ইয়াকিন করলো সে নজরে যদি খারাপও হয়, নজর যদি ক্ষতিকরও হয় ওই ক্ষতি তাকে স্পর্শ করতে পারবে যেহেতু সে খবরের উপরে ইয়াকিন করে, আল্লাহ আল্লাহ রসুলের খবরের উপরে ইয়াকিন করে, আল্লাহ রসুল খবর দিছে, আল্লাহই পারেন, আল্লাহ কুদরতওয়ালা মহাশক্তিশালী, আল্লাহ তাআলা আমালের উপরে করেন, মানুষ আমাল তৈয়ার করে আল্লাহ পাকের কুদরত থেকে সে ইয়াকিন করে যে আল্লাহ পাকের কুদরত থেকে উপকৃত হব আমি, এক গায়েবের উপরে খবর তার, এই খবরের উপরে তার ইয়াকিন বিশ্বাস। আরেক হলে যে দৃষ্টির উপরে বিশ্বাস করে, নজরে যা দেখে তা বিশ্বাস করে, আগুন দেখতেছে তা আগুন দেখে মনে করতেছে যে এই আগুন আমাকে ক্ষতি করবে, দৃষ্টিতে সে নজরে দেখতেছে যে কোনো ক্ষতিকর জিনিস সে নজরে দেখতেছে, আচ্ছা সে চিন্তা করতেছে এই জিনিস আমাকে ক্ষতি করতে পারে। তো যে এই নজরের উপরে বিশ্বাস করবে সে খবর থেকে কখনোই উপকৃত হইতে পারবে না, খবর থেকে ফায়দা হাসিল করতে পারবে না। আর যে খবরের উপরে ইয়াকিন করবে সেই দৃষ্টিতে যা কিছুই দেখুক না কেন এটা থেকে সে কখনোই ক্ষতিগ্রস্ত হবে না, কখনোই ক্ষতিগ্রস্ত হবে না। ওই বলেন যে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার ঘটনা শুনেন, এটার দ্বারাও বোঝা যাবে যে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা মসজিদে বসা আছে, একজন এসে খবর দিতেছে যে আপনার মহল্লায় আগুন লাগছে, আপনার ঘর পুড়ে গেছে। উনি ওই মসজিদে বসেই বলতেছেন যে কখনো না, আমার ঘর পুড়ে নাই। দ্বিতীয় জন এসে বলতেছে মহল্লায় আগুন লাগছে, আপনার ঘর পুড়ে গেছে, উনি বললেন কখনো না। তৃতীয় জন এসে খবর দিতেছে যে মহল্লায় আগুন লাগছে, আপনার ঘর পুড়ে গেছে, আর উনি এখানে মসজিদে বসে বলতেছেন কখনো না। মহল্লায় আগুন লাগতে পারে কিন্তু আমার ঘর পুড়বে এটা হইতে পারে না, তা আমাকে তো আল্লাহ তাআলা একটা দোয়া শিখিয়েছেন এবং আল্লাহ তাআলা ওয়াদা করছেন যে যদি সকালবেলা এই দোয়া আমি পড়ে নেই তো সারাদিন আমি দুনিয়ার সব ক্ষতি থেকে বেঁচে যাবো, আমাকে আল্লাহ তাআলা বাঁচাই দিবেন। তো আল্লাহ তাআলা একদিকে ওয়াদা করবেন আবার আরেকদিকে আল্লাহ ওয়াদা খেলাফি করবেন এটা কখনো হইতে পারে না। তা আমি তো সকালবেলা ওই দোয়া পড়ে দিছি, কাজে আমার ঘর পুড়ে যাবে এটা কখনোই হইতে পারে না, অথচ মসজিদে বসে বসে উনি খবরের উপরে ইয়াকিন করতেছেন। আর যারা চোখে দেখে আসছে তারা দেখে এসে বলতেছে। কিছুক্ষণ পর চতুর্থ জন আসলো, এসে বলল যে মহল্লায় আগুন লাগছিল ঠিকই, আপনার ঘর পর্যন্ত এসে আগুন নিভে গেছে। মেরে মহতারাম দোস্তা বুঝব, একজন খবরের উপরে বিশ্বাস করতেছে, আরেকজন চোখে দেখতেছে, তিনজনে মিলা চোখে দেখছে। মেরে মহতারাম দোস্ত, তাদের চোখে দেখা, তাদের চোখে দেখার যে ক্ষতিটা ছিল, তারা যে ক্ষতির সংবাদটা দিতেছিল, এই ক্ষতি থেকে আল্লাহ তারা রক্ষা করেছেন, এই ক্ষতি তাকে স্পর্শ করতে পারেনি। যখন ওই দোয়া পড়তেছেন খবরের উপরে ইয়াকিন করতেছেন, সেই জন্য বলেন যে ভাই এক হলো মানুষের নজর, আরেক হলো মানুষের খবরের উপরে নজরের উপরে বিশ্বাস, আরেক হলো খবরের উপরে বিশ্বাস। চোখে যা দেখে এটাকে বিশ্বাস করে, আরেকটা হলো আল্লাহ এবং আল্লাহ রসুল যে খবর দিচ্ছেন সেই খবরের উপরে সে ইয়াকিন করে, বিশ্বাস করে। তো সে খবরের উপরে বিশ্বাস করে তার দৃষ্টিকে অস্বীকার করে, বলেন আমার দৃষ্টি ভুল হইতে পারে, আমার দৃষ্টি ঠিক নেই, আল্লাহ এবং আল্লাহ রসুল যেটা বলছেন এটাই ঠিক। ایک سب ایمان کی تقویت کا یہ بھی ہے کہ ایمان کو اس کی علامتوں میں یاد کرو، ایمان کو اس کی علامتوں سے سیکھو۔ اللہ تعالی نے قرآن میں کھول کر بیان کر دیا کہ مومن کیسا ہوتا ہے، منافق کیسا ہوتا ہے۔ اللہ نے قرآن میں دونوں کی علامتیں ظاہر کر دی ہیں کہ ایمان والے کے کیا اعمال ہیں اور کیا خصلتیں ہیں، اور منافق کے کیا اعمال ہیں، کیا اس کی خصلتیں ہیں۔ اس لیے ایمان کی تعلیم ایمان کی علامتوں سے دی گئی ہے۔ ایک صحابی نے پوچھا حضور اکرم صلی اللہ علیہ وسلم سے کہ یا رسول اللہ ایمان کسے کہتے ہیں؟ آپ نے فرمایا اذا سرت کا حسنت کا وساعت کا سیت کا فانت مومن، کہ جب تجھے نیکی سے خوشی ہونے لگے اور گناہ سے غم ہونے لگے جان لے کہ تو مومن ہے۔ میرے محترم دوستو، اگر ہم غور کریں ذرا سا اپنے اپنے حال پر کہ کیا کوئی نیک عمل ہو کر کے دل کے اندر مسرت اور خوشی محسوس ہوتی ہے، اور اگر خدا نہ کرے کوئی گناہ ہو جائے تو دل کے اندر ایک خوشی محسوس ہوتی ہے، کوئی غم نہیں ہوتا، گناہ کر کے غمگین نہ ہونا اور نیک عمل کر کے خوشی نہ ہونا۔ حدیث میں آتا ہے کہ یہ اس کو ایمان والا نہیں کہتے۔ ایمان کی سری علامت ہے کہ نیکیوں سے اس کو خوشی ہونے لگے، گناہ سے اس کو غم ہونے لگے، یہ اس کے مومن ہونے کی علامت ہے۔ میرے بزرگوں، دوستو، عزیزو، ایمان کا تقاضا ہے کہ ہر مسلمان پورے دین پر چلے، یہ ایمان کا تقاضا ہے۔ ایمان، اسلام ایمان کا مظہر ہے، اسلام ایمان کی علامت ہے، اسلام ایمان کی علامت ہے۔ پورا دین دعوت سے زندہ ہو، یہ ایمان کا تقاضا ہے۔ لیکن ایک ایسا راستہ نکال لیا کہ دین کے کچھ احکامات، کچھ عمل جن پر چلنے میں کوئی جانی مالی نقصان نہ ہو، ایسے چند اعمال اسلام کے چھانٹ لیے جائیں اور باقی اسلام چھوڑ دیا جائے، نہ اس کو اسلام کہتے ہیں نہ اس کو ایمان کہتے ہیں۔ اسلام پر چلنے میں، اسلامی احکامات پر عمل کرنے میں، حالات کی رعایت کرنا اسلام کے احکامات پر چلنے میں، حالات کی رعایت کرنا یہ منافقین کا مزاج ہے، یہ ان کی خصلت ہے کہ وہ ایسے اسلام سے وہ بھی راضی تھے کہ اگر حالات تنگی کے آئے تو کفر کی طرف پلٹ جائے، اگر تراقی آئے تو اسلام کی طرف آ جائے۔ ومن الناس من يعبد الله على حرف، اللہ نے خاص طور پر بیان کیا ہے قرآن میں کھول کر, بلکہ منافقین کا حال بیان کیا ہے. ومن الناس من يعبد الله على حرف, کہ ایسے بھی لوگ ہیں کہ جو کفر اسلام کے بارڈر پر چلتے ہیں, نہ پورے اسلام میں ہیں نہ پورے کفر میں ہیں, بعض اعمال اسلام کے اختیار کر لیتے ہیں جو ان کے حالات کے اعتبار سے مناسب ہیں. بلکہ لکھا ہے مفسرین اس آیت کی تفسیر میں کہ منافقین مدینہ منورہ میں آ کر رہتے تھے, اگر مدینہ منورہ کے قیام میں ان کی تجارت نفع کی ہوئی اور ان کی صحت ٹھیک رہی تو یہ کہتے تھے کہ اسلام اچھا مذہب ہے, اچھا دین ہے, اختیار کرو. اور اگر ان کی تجارت میں, ان کی صحت میں, ان کے کاموں میں کوئی نقصان ہوگا, انقلب علی وجہہ خسر الدنیا والآخرہ, اللہ نے بھی ایسا کھول کے بیان کیا ہے. اور یہ بات یاد رکھیو کہ منافقین کا جتنا حال اللہ نے قرآن بیان کیا ہے وہ منافقین کے لیے نہیں بیان کیا ہے, بلکہ ایمان والوں کے لیے بیان کیا ہے, میرے اور آپ کے لیے بیان کیا ہے, میرے اور آپ کے لیے بیان کیا ہے, یہ منافقین کے لیے نہیں بیان کیا ہے بلکہ میرے اور آپ کے لیے بیان کیا ہے کہ ایمان والوں تم ایسے مت ہونا. اس لیے میرے محترم دوستو میں عرض کر رہا تھا کہ دین ایک مجموعہ ہے جس کی بنیاد اور اساس ایمان ہے. اس لیے ایمان کو ایمان کی علامتوں میں بیان کرو تو پھر اسلام کی کمی کا احساس پیدا ہوگا کہ ایمان والے اس کو نہیں کہتے جو عبادت میں غفلت کرتا ہو, ایمان والے اس کو نہیں کہتے جس کے عمل میں ریا ہو, ایمان والے اس کو نہیں کہتے جو امانت میں خیانت کر لیتا ہو, ایمان والے اس کو نہیں کہتے جو وعدہ خلافی کرتا ہو, ایمان والے اس کو نہیں کہتے جو جھوٹ بولتا ہو. آپ صلی اللہ علیہ وسلم کے پاس ایک صحابی سے غیبت ہو گئی, آپ نے فرمایا ما آمن بالقرآن من استحل محارما, کہ جو قرآن کے حرام کو حلال سمجھے وہ قرآن پر ایمان نہیں لائے. اس لیے میرے دوستو بزرگ عزیزو ایمان کی علامتوں کے ساتھ ایمان کی علامتوں کے ساتھ بیان کیا جائے, اس سے ہمارے اندر ایمان کے ذوق کا احساس پیدا ہو. میرے محترم دوست بزرگوں پر بولتے আরেকটা জিনিস, আরেকটা পদ্ধতি যেটা আমাদেরকে আমাদের ইমানকে শক্তিশালী করবে সেটা হলো যে ইমানকে আমরা ইমানের আলামতের দ্বারা, ইমানের কি কি আলামত কোরআন ও হাদিসের মধ্যে আছে এগুলি যখন আলোচনা করব তো আমরা এই কথার আমাদের ভিতরে এই অনুভূতি পয়দা হবে যে আমার ইমান কোন পর্যায়ে আছে, আমার ইমান কোন পর্যায়ে আছে, আমার ইমানের স্তর কোথায় আছে, এটা আমি তখন বুঝতে পারবো যখন ইমানের আলামত যেটা কোরআন ও হাদিসের মধ্যে আসে এগুলিকে আমরা আলোচনা করবো. কোরআনের মধ্যে ইমান এবং ইমানের আলামত সম্পর্কে কোরআনে ভরপুর আছে এবং হাদিস ও পাকের মধ্যেও আসছে. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজনে জিজ্ঞাসা করছেন যে ইমান কি জিনিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইমান হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি বললেন এই কথা যে যদি কোন নেক আমল তোমাকে আনন্দিত করে এবং কোন খারাপ গুনাহের আমল গুনাহ তোমাকে দুঃখিত করে, তোমার মনের মধ্যে দুঃখ সৃষ্টি করে, তাহলে তুমি মুমিন. তার মানে যদি কোন নেক আমলে তুমি আনন্দ অনুভব করো তাহলে বুঝো যে তুমি ইমানদার, কোন গুনাহ তোমার দ্বারা হয়ে যায় তো তুমি এটার দ্বারা দুঃখিত হও, মর্মাহত হও, তোমার মধ্যে একটা পেরেশানি আসে যে আমার দ্বারা একটা গুণা হয়ে গেছে, তো তাহলে তুমি মুমিন. উনি বলেন যে আজ আমাদের অবস্থা এর বিপরীত অবস্থা, না কোন নেক আমলের দ্বারা আমরা আনন্দ অনুভব করি, আমরা কত নেক আমল করতেছি কিন্তু হয়তোবা আমরা আদত হিসাবে করতেছি, আমাদের মধ্যে কোনো আনন্দ হইতেছে না. বলে না আমি আল্লাহ পাকের তৌফিকে আজকে একটা নেক আমল করতে পারছি, তো এরকম অনুভূতি তো আমাদের মধ্যেও পয়দা হয়, তা আমাদের ইমানের স্তর তো আমরা এটার দ্বারাও বুঝতে পারি. অথবা কোনো গুনা যারা গুনা হয়ে যায় তো কত গুনা আমরা করতেছি ওই সমস্ত গুনাহের মধ্যে আমাদের দিনের ভিতরে তো কোনো দুঃখ পয়দা হইতেছে না, বরং বিপরীত জিনিস অর্থাৎ আনন্দ আর খুশি পয়দা হইতেছে। আমরা তো খুশি হইতেছি যে যাকে একটা করতে পারলাম, সেই কাজটা যে গুনার কাজ ছিল এটার উপরে তো আমাকে দুঃখিত হওয়ার উচিত ছিল, কিন্তু আমি দুঃখিত না হয়ে আরো আনন্দিত হইতে পারতেছি, হইতেছি কেন, যে আমি এটা একটা করছি, আমরা করতে পারছি, আমি একটু গুনায়ের কাজ আমার দ্বারা হয়েছে, এটার জন্য আমি আরো আনন্দ অনুভব করতেছি, উল্টা হইতেছি। তো এই জন্য উনি বলেন যে ভাই ইমানের আলামতের দ্বারা যখন এটার আলোচনা আমরা যেটা কোরআন ও হাদিসের মধ্যে আসছে, তো আমরা যখন এইগুলির আলোচনা করব তো এটার দ্বারা আমরা আমাদের ইমানের স্তরটাকে বুঝতে পারব। এই যে দিন ইসলাম, তো ইসলাম কি, দিনটা কি, ইসলাম আর দিন তো হইল ইমানেরই একটা বহির প্রকাশ। আমার ইমান যে পরিমাণ সে যেরকম ওই রকম ইসলাম, ওই রকম দিন। ইসলাম এটা নয় যে ভাই ইসলামের মধ্যে থেকে কিছু আমল যেগুলি সুবিধাজনক আমার জন্য, আমার এটার মধ্যে কোনো অসুবিধা হয় না, যান খরচ করতে হয় না, মাল খরচ করতে হয় না, আমাকে কোনো ক্ষতি বরদাস্ত করতে হয় না, আমি এরকম কিছু আমল বেছে নিলাম আর ওইটাকে আমি ইসলাম মনে করে ওইটার উপরে চলতে থাকলাম। উনি বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো মুনাফিকদের অবস্থা এরকম ছিল, তো তারা সুবিধা মতো চলত, যেটার মধ্যে তাদের কোনো ক্ষতি হবে না, যেটা তাদের দুনিয়ার কোনো অসুবিধা হবে না, তো ওইটাকে তারা করতো, আর যেখানে অসুবিধা দেখত ওইটাকে তারা ছেড়ে দিত। এবং তারা যখন দেখত যে সুবিধা আছে তখন ইসলামের জাহিরি কিছু আমল তারা করে নিত ওই সুবিধার জন্য, আর যখন দেখত যে ক্ষতি হইতেছে তখন আবার তারা কুফুরের মধ্যে চলে যেত। একজন লোক মদিনাতে আসছে, তো সে মদিনায় এসে যদি দেখে যে তার শরীর স্বাস্থ্য খুব ভালো হয়ে গেছে, আগের থেকে ভালো আছে, সে কোনো অসুখ হয় নাই, বিসুখ হয় নাই, কিছু হয় নাই, সে একটা ব্যবসা করতেছে, ব্যবসার মধ্যে উন্নতি হইতেছে, তো সে বলে ইসলাম খুব ভালো, ইসলাম খুব ভালো, হ্যাঁ ভাই ইসলাম কবুল করো, ইসলামের দ্বারা আমার স্বাস্থ্য কোনো অসুবিধা হয় নাই, আমার ব্যবসায় কোনো অসুবিধা হয় নাই, আমি ব্যবসায় উন্নতি করতেছি, আমার স্বাস্থ্যের দিক থেকেও উন্নতি করতেছি। কিন্তু যদি তার স্বাস্থ্য খারাপ হয়ে যায় আর তার ব্যবসায় একটু লোকসান হয়ে যায়, তো সে আবার ইসলাম থেকে ফিরা কুকুরের দিকে চলে যায়, বলে ইসলাম ভালো না, ইসলাম ভালো না, এটা দ্বারা আমার স্বাস্থ্য আমি ক্ষতিগ্রস্ত হইলাম আর আমি আমার ব্যবসা বন্ধেও ক্ষতিগ্রস্ত হইলাম। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে তাদের হালাতও বয়ান করে দিচ্ছে, উনি বলতেছে যে আসলে মুনাফিকদের জন্য এই আয়াতগুলি নাজিল হয়নি, এই আয়াতগুলি তো আসলে আমাদের জন্য নাজিল হয়েছে। মুনাফিক তো কোনো ধর্তব্যই জিনিস নয়, কে মুনাফিকের জন্য আমার আয়াত নাজিল করতে হবে, মুনাফিকের কি দাম আছে। আসলে এই আয়াতগুলি নাজিল হয়েছে এই জন্য যে আমরা যারা ইমানওয়ালা আমাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন এই কথা যে তোমরা এরকম হইও না, তোমরা এরকম হইও না, উদ্দেশ্য আমরাই আমরাই আয়াতের মধ্যে, যাতে আমাদের আমরা যেন এরকম না হই। ফমিনান নাস মান ইয়াবুদুল্লাহ আলা হারফ, কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে কিছু লোক এরকম আছে বর্ডারে বর্ডারে চলে, সুবিধা দেখলে এদিকে, অসুবিধা দেখলে আবার আগের দিকে ফিরে চলে যায়, সুবিধা দেখলে সে ইসলামের মধ্যে থাকে আর যখন কোনো অসুবিধা দেখে তো তখন সে ইসলাম দিকে ফিরে আবার কুকুরের মধ্যে চলে যায়। খোদা আল্লাহ তাআলা কোরআনের পাকের মধ্যে তাদের হালাত বলতেছেন, তো এই হালাতটা আমাদেরকে কেন শুনাইতেছেন, কোরআনের মধ্যে কেন নাজিল করছেন, যাতে কোনো ইমানদার এরকম না হয়, সেজন্য পুরোপুরি আসে। তো দিন ইসলাম যেটা, এটা কোনো কয়েকটা আমল করার নাম নয়, সুবিধা মতন কয়েকটা আমল করলাম, অসুবিধাগুলো আমি করলাম না, এটাকে ইসলাম বলে না। আসলে তো আমার ভিতরে যে ইমান, এই ইমানের বহির প্রকাশ হবে ইসলামের মাধ্যমে, যে ইসলামের প্রত্যেকটা বিষয়কে আমার ইমান ওইটাকে কবুল করবে এবং প্রত্যেকটা জিনিস উপরে আমাকে উঠাবে, দুনিয়ার লোকসান এই জিনিস থেকে আমাকে আরো উঠাই নিয়ে যাবে আমার ইমান, ফলে দুনিয়ার লোকসান হোক আর চাই দুনিয়ার কোনো লাভ হোক এতে কিচ্ছু আসে যায় না, ইসলাম এই দুনিয়ার লাভ লোকসানের সঙ্গে কোন সম্পর্ক নেই, এটার সম্পর্ক আমার ইমানের সঙ্গে। তো আমার ইমান আমাকে পুরা ইসলামের উপরে নিয়ে আসবে, আমার ইমান আমাকে পুরা দিনের উপরে আসবে। তো এই ইমানকে চিন্তা করার জন্যই হলো এই দাওয়াত, এই তবলিগ, এই জন্যই দাওয়াত আর তবলিগের এই মেহনত, এই জন্যই যাতে ওই ইমানটা ভিতরে চাঙ্গা হয়ে উঠে, ওই ইমানটা ভিতরে পয়দা হয়ে যায়, যে ইমান আমাকে ইসলামের উপরে নিয়ে আসে, যে ইমান আমাকে পরিপূর্ণ দিনের উপরে নিয়ে আসে। আমার দিন আমার ইসলাম ওই সমস্ত লোকদের মতো না হয় যে মুনাফিক, তাদের মতো না হয়, আমার ইমান আমার দিন আমার ইসলাম একজন ইমানদারের মতো হয়। কারণ মুনাফিক যে, সে তো ইসলামের সবকিছুর উপরে উঠতে পারে না, কারণ তার ভিতরে তো ইমান নাই, ইমানের শক্তি নাই। সে তো দুনিয়ার সুবিধা দেখে দেখে করে, যেখানে সুবিধা পায় ওখানে করে, যেখানে ক্ষতি দেখে ওখান থেকে সে সরে যায়। তো তার ইসলামের বুনিয়াদ হল সুবিধা হওয়া আর অসুবিধা হওয়া, আর আমার ইসলামের বুনিয়াদ তো হল আমার ইমান। এই জন্য যখন ইমানের মধ্যে শক্তি পয়দা হবে, ইমানের আলোচনা, ইমানের আলামত নিয়ে আলোচনা করব, তো আমরা বুঝতে পারব যে আমি কোন স্তরে ইমানের মধ্যে আছি। তো আমার স্তর হিসাবেই আমার মধ্যে ইসলাম আছে, পরিপূর্ণ ইসলাম আমার মধ্যে তখনই আসবে যখন ইমানের স্তর আমার পরিপূর্ণ হয়ে যাবে। তো কাজেই আমি ইমানের আলামতের আলোচনা যখন করব, তো এটার দ্বারা আমার ইমান, ইমানের কমজোরিটা, এটার অনুভূতি আমার ভিতরে পয়দা হবে। আর না হলে হয়তোবা আমি এরকমই মনে করতে থাকবো, আমি তো পাক্কা ইমানদার, আমার তো আর কিছু লাগবে না। তা আমি একটা ভুল ধারণার মধ্যে চলতে থাকলাম, অথচ আমার ভিতরে ইমান পরিপূর্ণ হয়নি। তা আমি এই ভুল ধারণা করতে করতে দুনিয়া জিন্দগি কাটাই দিলাম। তো এই দাওয়াতওয়ালা মেহনত হল এই যে আমার ইমানের স্তর আমাকে বুঝাই দিবে, আমার ইমানের স্তর আমাকে বুঝাই দিবে। তো যখন একটা মানুষ সে তার ইমানের স্তরটাকে বুঝল, তখনই সে তার ইমানকে বাড়াইবার জন্য চেষ্টা করতে পারে যে আমার ইমানের স্তর নিচে আছে, এটাকে উঠাইতে হবে। সে যদি মনে করে না আমার আর ইমানের কিছু দরকার নাই, আমার ইমান তো একেবারে শেষ সীমা পর্যন্ত পরিপূর্ণ হয়ে গেছে, তো সে তো আর কোনো মেহনত করবে না, এবং সে তো এটার জন্য কোনো চিন্তিতও হবে না কখনো। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এই পদ্ধতিগুলা যে পদ্ধতিগুলো বলা হইল, বলে যে এইভাবে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের ইমান বাড়ছে, তাদের ইমান বাড়ছে, এবং তারা তাদের ইমান স্তর সম্পর্কে সবসময় বাখবর এবং হুঁশিয়ার থাকছেন যে ইমান স্তর নিচে নেমে না যায়। এই ইমানই আমাকে পুরা ইসলামের উপরে চালাবে, সেই ইসলামের দ্বারা আমার দুনিয়ার কোনো ক্ষতি হয়ে যায় কোনো অসুবিধা নাই, আমার ইমান আমাকে ওই দুনিয়ার ক্ষতিটুকু বরদাস্ত করায়া ইসলামের উপরে মজবুত রাখবে, টিকায় রাখবে। আর তা না হইলে আমার ইমানের দুর্বলতাটাই আমাকে ইসলাম থেকে হটাইয়া দিবে। আমি তখন যখন দেখব যে আমার কোন দুনিয়ার ক্ষতি হইতেছে, তা আমি কুফরের দিকে চলে যাব, আমি ওই বর্ডারের মধ্যে থাকবো, কে যে বর্ডারের মধ্যে চলতে চলতে সুবিধা যতক্ষণ আছে ততক্ষণ আমি মুসলমান, আমি ইসলামের মধ্যে আসি, আমি দিনের মধ্যে আসি, আর যখন কোনো অসুবিধা দেখি তখন আমি ইসলাম থেকে ফিরে যেতেছি, অথচ আমি নিজেকে মোমেন মনে করে চলতেছি। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ এই সব জিনিসের জিন্দা করার রাস্তাই হইল দাওয়াত, ইমানকে জিন্দা করার রাস্তাই হইল দাওয়াত। দাওয়াত যখন চলবে তো তখন এই দাওয়াতের দ্বারা ইমানের স্তর বাড়তে থাকবে। আল্লাহ ইজ্জত নে দাওয়াত কো সবব করার দিয়া হে পুরে দিন পর ইস্তিকামত কা। মেরে মহতরম দোস্ত দুর্গা আজিজো, ইয়ে এক হকীকত হে কি জব তক উম্মত দাওয়াত পর মুজতামা থি উস ওয়াক্ত তক উম্মত মে ইতিদাদ নহীঁ থা, না যেহনি ইতিদাদ থা, না মাশরতি ইতিদাদ থা, না কলবি ইতিদাদ থা। ইসলিয়ে কে সমাজে দেখ উম্মত হাল সে খালি নহীঁ হে, ইয়া উম্মত দাঈ হোগি ইয়া মদউ হোগি, জো হক কি তরফ দাঈ হোগা ও বাতিল কি দাওয়াত কো কিসি কিমত পর কবুল নহীঁ করেগা। جو حق کی طرف داعی ہوگا وہ باطل کی دعوت کو کسی قیمت پر قبول نہیں کرے گا، یہ ایک حقیقت ہے۔ صحابہ کرام کے واقعات سے غور کرو. عبداللہ بن حذافہ رضی اللہ تعالیٰ اپنی جماعت کے ساتھ روم میں تھے, روم کے واشن کو قید کیا اور انہیں نصرانیت کی دعوت دی کہ آپ نصرانی ہو جائیں, میں آپ کو اپنی آدھی بادشاہت دے دیتا ہوں. حذافہ نے فرمایا کہ تیری آدھی بادشاہت نہیں, تیری پوری بادشاہت اور عرب کی ساری بادشاہتیں مجھے ملیں, لیکن میں پلک جھپکنے کے بقدر اتنی دیر کے لیے بھی محمد صلی اللہ علیہ وسلم کے دین کو چھوڑنے کے لیے تیار نہیں. صرف فرائض چھوڑنے کی بات نہیں, سنتیں چھوڑنے کی بات نہیں, پورا دین, میں پورے دین کے ایک جز کو چھوڑنے کے لیے تیار نہیں ہوں. اگر تیری پوری بادشاہت اور عرب کی ساری بادشاہت مجھے ہمیشہ کے لیے مل جائے, لیکن اس سب کے بدلے میں محمد صلی اللہ علیہ وسلم کے دین کو پلک جھپکنے کے بقدر چھوڑنے کے لیے تیار نہیں. بادشاہ نے کہا کہ میں تمہیں قتل کروں گا, تو میں انت وضا کر قتل کرنا ہے کرو. بادشاہ نے پانی گرم کرایا دیگ میں اور ایک مسلمان قیدی کو ان کے سامنے دیکھ میں ڈالا, یہ دیکھ رہے تھے. بادشاہ نے پھر کہا کہ اب نصرانی ہو جاؤ, تو میں نصرانی اختیار نہیں کروں گا. بادشاہ نے کہا اپنے آدمیوں سے کہ ان کو دیکھ میں ڈال دو. جب ان کو دیکھ میں ڈالا جانے لگا تو وہ روئے. بادشاہ یہ سمجھا کہ یہ گھبرا گئے ہیں. بادشاہ نے پھر کہا نصرانی ہو جاؤ, تو میں کہ میرا رونا اس لیے نہیں ہے کہ مجھے دیکھ میں ڈالا جائے گا, میرا رونا اس لیے ہے کہ میں اللہ کے سامنے ایک جان حق پیش کرنے کو حقیر سمجھ رہا ہوں. میرے پاس میرے بدن کے بالوں کے بقدر جانے ہوتی میں ایک ایک کر کے اللہ کے لیے قربان کرتا. میرے دوستو عزیزو بزرگو, امت کے اندر سے اپنے دین کی حیثیت, اپنے دین کی پر استقامت, اس کی صلاحیت امت میں اس لیے ختم ہوئی کہ امت نے اپنے دین کی طرف دعوت دینے میں اپنی جان سے مال سے وقت سے قربانیاں دینے کو کوئی کام نہ سمجھا. سمجھتے تھے کہ امت یہ داعی ہوگی یا مدعو ہوگی. ہم غور کریں صحابہ کرام کے واقعات پر کہ جب تک امت میں دعوت عام رہی اس وقت تک امت میں اسلام میں آمد ہی آمد تھی, اسلام سے نکلنے کا راستہ کوئی نہیں تھا. اس لیے اللہ رب العزت نے اس دعوت کی نقل و حرکت میں دو چیزیں خاص طور پر رکھی ہیں, ایک یقین کی تبدیلی, ایک ماحول کی تبدیلی. امام طالب رضی اللہ تعالیٰ عنہ صحابی ہیں, صبح قوم کو دعوت دینے گئے, شام تک پوری قوم اسلام میں داخل ہوئی, اذانیں ہونے لگی, نمازیں ہونے لگی, مسجد بن گئی. صبح سے شام تک سارا ماحول بدل گیا. اللہ رب العزت نے دعوت کی نقل و حرکت میں یقین اور ماحول کی تبدیلی رکھی ہے. میں شروع سے عرض کر رہا کہ یہ اللہ کا ضابطہ ہے. امت میں ہدایت اللہ کے ضابطے کے مطابق آئے گی. اسے میرے بزرگ دوست عزیزوں, یہ ایک حقیقت ہے کہ اپنے دین کو لے کر نکلو, کیونکہ امت اللہ کے راستے میں کے خروج کے لیے اور دعوت کے لیے امت اس طرح معمور ہے جس طرح امت کا ایک ایک فرد اللہ کی عبادت میں معمور ہے. دعوت اللہ کے امر کی وجہ سے ہے, جس طرح عبادت اللہ کے امر کی وجہ سے ہے, اس طرح دعوت اللہ کے امر کی وجہ سے ہے. یہ کسی جماعت کا, کسی طبقے کا, کسی فرد کا کام نہیں ہے. ساری امت قیامت تک کے لیے دعوت اللہ میں اس طرح معمور ہے جس طرح صحابہ معمور ہیں. جو حکم صحابہ کے لیے ہے وہ حکم ساری امت کے لیے ہے. میرے بزرگ دوستو عزیزو, میں عرض کر رہا ہے کہ امت اس طرح دعوت کے لیے معمور ہے اس طرح امت عبادت کے لیے معمور ہے. اس لیے اپنے دین پر استقامت, اپنے دین پر استقامت اور باطل سے مقابلے کے لیے یہ شرط ہے اور اللہ کا ضابطہ ہے اور اللہ کی سنت ہے کہ اس کے لیے ہر ایمان والے کو اپنے پورے دین کی دعوت کے ساتھ, اپنے پورے دین پر عمل کرنے کے ساتھ اس نقل و حرکت پر آنا ہوگا, ورنہ آپ غور کریں سب سے بہترین زمانہ قبل قرون آپ صلی اللہ علیہ وسلم صحابہ کے درمیان موجود ہیں, کعبی نماری کے دی اللہ تعالیٰ بدری صحابی نہیں ہیں, باقی سارے غزوات میں شریک ہوئے, صرف غزوہ تبوک میں جانے سے رہ گئے. اس پر, اس واقعے پر غور کر کے اندازہ ہوتا ہے کہ صحابہ کے دور میں یہ نقل و حرکت کتنی اہمیت رکھتی تھی اور اس میں کمی کا آنا جرم سمجھا جاتا تھا. تمام غزوات میں شریک ہوئے, صرف غزوہ تبوک میں نہیں جا سکے, بدری صحابی نہیں ہیں, اور بدر میں شریک نہ ہونا ان کا بدر میں شریک نہ ہونا یہ کوئی قابل اعتراض نہیں ہوا کہ اس موقع پر, غزوہ تبوک کے موقع پر چھٹائی ہونی تھی کہ اللہ کو کن سے اپنے دین کو دنیا میں قائم کرانا ہے اور کن سے کام نہیں لینا ہے. یہ موقع خروج کا ایسا تھا کہ جس میں امت کی چھٹائی ہوئی ہے, سوائے معذور اور منافق کے مدینے میں کوئی نظر نہیں آتا تھا, سب کو نکالا. کعب بن مالک رضی اللہ تعالیٰ یہ سوچ کر ٹھہرے رہے کہ آج جاؤں گا کل جاؤں گا, آج جاؤں گا کل جاؤں گا, اسی میں آپ صلی اللہ علیہ وسلم تبوک سے واپس ہو گئے. اللہ اکبر, اتنا بڑا گناہ اس کو سمجھا گیا کہ پورے مدینہ منورہ میں کوئی کعب بن مالک رضی اللہ تعالیٰ عنہ سے بات کرنے والا نہیں تھا, کوئی سلام کا جواب دینے والا نہیں تھا. آپ کو سلام کرتے تو آپ کے ہونٹوں کو دیکھتے کہ کیا آپ نے میرے سلام کے جواب میں ہونٹوں نے آپ کی حرکت کی ہے. اللہ اکبر, پورے مدینے میں کوئی سلام کلام کرنے والا نہیں, کیا بات ہو گئی, کیا جرم کیا. میرے محترم دوستو, میں عرض کر رہا تھا کہ امت کا فرد بھی اگر دعوت کی نقل و حرکت میں کمی لائے گا تو غیر اپنی طرف دعوت دینے پر جرأت کریں گے. ابھی کعب بن مالک رضی اللہ تعالیٰ عنہ کا قصہ چل ہی رہا تھا, ان کے لیے توبہ نازل نہیں ہوئی تھی, کہ اس درمیان غسان بادشاہ نے خط لکھا کعب بن مالک رضی اللہ تعالیٰ عنہ کو, اور خط میں یہ لکھا کہ تم ہمارے پاس آ جاؤ, تمہارے ساتھی نے تمہارے ساتھ بڑی جفا کا معاملہ کیا ہے, ہمارے پاس آ جاؤ, ہم تم پہ مہربانی کریں گے. صحابی خیر القرون میں, بہترین زمانے میں, صرف ایک موقع پر خروج نہیں ہوا, باقی سارے غزوات میں شریک ہوئے. جب اس زمانے میں ایسے صحابی کو ایک مرتبہ ایک موقع پر کام سے پیچھے لے جانے میں غسان بادشاہ اپنی زمانے کی دعوت دے سکتا ہے, لیکن وہ صحابی صحابی تھے, وہ خط کو پڑھا اور پڑھ کر اس کو تنور میں ڈال دیا اور یہ فرمایا کہ ایک مصیبت تو ختم نہیں ہوئی کہ دوسری مصیبت آ گئی. یہ تو کرنا تھا کہ جب خیر القرون میں ایک صحابی کے ایک موقع پر আল্লাহ কে রাস্তে সে পিছে রে জানে পর ইতনা আজাব ওর সুলতান বাদশাহ কা ভিতর বুলানা যে বহু জমানে মে হো সকতা হ্যায় তো ইস উম্মত কো ইস জমানে মে ইস মহল কে ছোড়ে হুয়ে ইতনা লম্বা আরসা গুজরা উম্মত গেরো কে আকায়দ গেরো কে মামলাত গেরো কে মাশরে গেরো কে আখলাক গেরো কে তরিকে গেরো কে আকায়দ ইস তরফ উম্মত কিতনি তেজি সে ওর কিতনি মিকদার ওর তাদাদ সে উম্মত মে রাস্তে সে হটি হোগি মেরে দোস্তো আজিজো কুরআন ইসে ভরা হুয়া হ্যায় জো মে আর্জ কর রহা হুঁ উম্মত কো আপনে দীন পর কায়েম রহনে কা জো আসল জাবতা ওর ফর্জ মনসবি আল্লাহ নে বতলাযা থা ও দাওয়াত কি নিসবত পর সাহাবা কি মুশাবাহত পর ইয়ে নকল হরকত কি আগর উম্মত ইস নকল হরকত সে বেঠ গই তো মেরে দোস্ত বুজুর্গ আজিজো উলামা নে বহুত ওয়াকিয়াত নকল কিয়ে হ্যায় লেকিন হম কবি গৌর নহীন করতে ইস পর কি আল্লাহ কে রাস্তে কি নকল হরকত মে কমি আনে পর মাজি মে দিন কা ওর এহলে দিন কা ক্যা নুকসান হুয়া হম কবি ইস পর গৌর নহীন করতে মেরে দোস্ত আজিজো মে আর্জ কর রহা থা কি দাওয়াত আপনে দিন পর ইস্তিকামত ওর বাতিল কি দাওয়াত বাতিল কি দাওয়াত কা মুকাবলা করনে কে লিয়ে দাওয়াত ইল্লাহ শর্ত হে কি জো হক কি তরফ দাঈ হোগা ও বাতিল কা মদউ নহীন হো সকতা মেরে মুহতারাম দোস্ত বুজুর্গো ওর দিন ওয়ালারা তাদের দিনের উপরে যদি ইস্তিকামত চায় তো এদের জন্য একটাই জাবিতা একটাই ধারা একটাই নিয়ম এবং এটা সত্যি কথা এখানে হাকিকত এটা এটি বাস্তব যে দাওয়াত এবং তবলিগের যে মেহনত চলছে দাওয়াত আল্লাহর দিকে দাওয়াত দিনের দিকে দাওয়াত যতক্ষণ পর্যন্ত এই উম্মত এই দাওয়াতের মেহনত করবে তো তারা তাদের দিনের উপরে ইস্তেকামত হাসিল করবে এবং সে তার দিনের উপরে মজবুত হয়ে দেবে আর তা না হলে যদি সে দাওয়াতকে ছেড়ে দেয় তাহলে সে তার দিনের উপরেও জমতে পারবে না বাতিলের মোকাবেলায় সে বাতিলের মোকাবেলা কখনোই করতে পারবে না বাতিল তাকে গ্রাস করেছেন মানে ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলী বলতেন এই কথা যে উম্মত হয় তারা দায়ী হবে আর না হইলে তারা মজবুর হবে হয় সে অন্যকে তার দিনের দিকে দাওয়াত দিচ্ছে আর না হইলে অন্য কেউ তাকে তাদের দিনের দিকে অথবা তার দিকে তাকে দাওয়াত দিবেই দিবে এটা হবে না দুই অবস্থা থেকে সে যে কোনো একটা অবস্থার মধ্যে সে অবশ্যই হবে সে খালি হবে না হয় সে তার দিনের দায়ী অথবা দিন দিনের দিকে সে অন্যকে দাওয়াত দিচ্ছে আর না হইলে সে যদি কাউকে দাওয়াত না দেয় তাহলে অন্যরা তাকে অবশ্যই দাওয়াত দিবে সে অন্যের দাওয়াতকে গ্রহণ করবে এবং সে অন্যের দাওয়াত গ্রহণ করতে সে বাধ্য হয়েছে দুইটার একটা অবস্থা তার হবেই হবে হয় সে নিজের দিনের দায়ী আর না হলে সে অন্যের মদ হোক অন্য তাকে দাওয়াত দিতেছে এবং সে অন্যদিকে অন্য অন্য জিনিসকে গ্রহণ করতেছে হয় সে ডাকবে আর না হলে তাকে ডাকা হবে সোজা কথা যে সে নিজে কাউকে ডাকবে তার দিনের দিকে আর না হলে অন্যরা তাকে আপনা আপনার দিনের দিকে তাকে ডাকবে বাতিল তাকে ডাকবে তো মেরে মহতরম দোস্তার বুজুর্গ দিনের উপরে ইস্তেকামত হাসিল করার এটা সত্যি কথা এবং এটাই বাস্তব কোরআন ও হাদিসের মধ্যে সব জিনিস তালাশ করলে সব জিনিসই পাওয়া যায় যে দিনের উপরে ইস্তেকামত হওয়ার জন্য রাস্তা হইল যে তারা দায়ী হয় এই উম্মত দায়ী হয় উম্মত যদি অন্যকে তাদের দিনের দিকে দাওয়াতের দাওয়াত দিতে থাকে, তো সে তার নিজের দিনের উপরেও ইস্তেকামত হাসিল করবে। আর না হলে অন্য তাকে দাওয়াত দিয়া তার দিকে সে তাকে মাইল করে ফেলবে, সে তার দিকে তাকে নিয়ে যাবে। আবার রাদিয়াল্লাহু তাআলার মাজমাইন খায়রুল কুরুনের জামানা, মানে সে জামানা সবচেয়ে উত্তম জামানা ইসলামের এবং দিনের এতবারে সবচেয়ে শ্রেষ্ঠ জামানা, সে জামানায় সাহাবা রাদিয়াল্লাহু তাআলার মাজমাইন তারা কিরকম মেহনত করতেছিলেন, দায়ী ছিলেন তারা প্রত্যেকেই দাওয়াতের মেহনত করতে বলা ছিলেন, তাদের দিনের ইস্তেকামত, তাদের দিনের উপরে ইস্তেকামত কিরকম ছিল, মানে একটা ঘটনা শুনাইছেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোন যুদ্ধের ময়দানে রুমিদের হাতে বন্দী হয়ে গেলেন তার কিছু সঙ্গী সহকারে। রোমের যে বাদশাহ, সে বাদশাহ তাকে বলল এই কথা যে তুমি খ্রিস্টান হয়ে যাও তো আমি তোমাকে আমার রাজত্বের অর্ধেক তোমাকে দিয়ে দিব। লোক দেখাইল তাকে, তো তিনি এই কথা বললেন যে তুমি যদি তোমার সমস্ত পুরো রাজত্ব আমাকে দিয়ে দাও তবুও আমি চোখের একটা পলকের জন্য আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন থেকে সরতে রাজি রই। দিনের একটা অংশ নয়, দিনের একটা যুজ নয়, পুরা দিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনছেন, এর একটা অংশ ছাড়তে আমি রাজি নই চোখের এক পলকের জন্য যদি তুমি সমস্ত রাজত্ব আমাকে দিয়ে দাও। তো বাদশাহ এই কথা বললো যে তাহলে আমি তোমাকে হত্যা করব, কতল করব। তো কতলও মানে সহজভাবে হবে না, তোমাকে যন্ত্রণা দিয়ে দিয়ে কতল করব। তো বাদশাহ হুকুম দিল, উনি বললেন যে তোমার ইচ্ছা, তুমি যা ইচ্ছা তা করতে পারো। বাদশাহ হুকুম দিল, ডেকে বড় ডেকের মধ্যে পানি গরম করা হলো, পানি যখন খুব ফুটন্ত একেবারে ফুটতেছে তো তার এক সঙ্গীকে ধরে নিয়ে দেওয়া, ওই ফুটন্ত পানির মধ্যে ছেড়ে দেওয়া হলো। মুহূর্তের মধ্যে তার অবস্থা ওই পানির মধ্যে, ফুটন্ত পানির মধ্যে যা হবার তা হইল, মানে এটা করলো এই জন্য যাতে উনি ভয় পেয়ে যায়। তোমারে যে এটার পরে হুকুম দিল বাচ্চা যে তুমি নাসরানি হয়ে যাও, বলে না আমি কখনো নাসরানি হব, তোমার এই অবস্থা হবে, হুকুম দিল বলে এরাও নিয়ে যাও, ওরাও ভালো হবে কেন। তো যখন তাকে নিয়ে যায় যে চলছে কাছাকাছি পৌঁছে তো উনি কাঁদতেছে, তো বাদশাহ মনে করছে সে হয়তো ভয় পেয়ে গেছে, এখনো তো সে ফিরে যাবে। তো বলে যে তুমি নাসরানি হয়ে যাও, খ্রিস্টান হয়ে যাও, তো তোমাকে এই কষ্ট থেকে বেঁচে যাবে। চলি বলতেছেন যে আমি এইভাবে কষ্ট পেয়ে কতল করবে, তুমি আমাকে এইভাবে কষ্ট দিয়ে কতল করবে, আমি এই ভয়ে কাঁদতেছি না, আমি তো এই ভয় এই জন্য কাঁদতেছি যে আমার কাছে মাত্র একটা জান, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন আমার কাছে পৌঁছে, আমি যে দিন গ্রহণ করছি, এই দিন আমার কাছে এত মূল্যবান, এত মূল্যবান যে তার মোকাবেলায় একটা জান দেওয়াকে আমি খুবই নগণ্য আর তুচ্ছ মনে করতেছি। যদি খোদায় পাক আমাকে আমার শরীরের প্রত্যেকটা লোম পরিমাণ জান দিতেন আর আমি এই দিনের মোকাবেলায় প্রতিটা জান এরকম ভাবে কোরবান করতে পারতাম, তাইলে হয়তো বা একটা কিছু করা হইতো আমার। আমি তো খুবই নগণ্য মনে করতেছি যে এই দিন, যে মহামূল্যবান দিন, এর মোকাবেলায় আমার একটা জান, আমি এটাকে খুবই তুচ্ছ, খুবই নগণ্য মনে করতেছি, এই দুঃখে আমি কাঁদতেছি। তো মেরে মহাতরম দোস্তা বুজুর্গ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তখনকার জমানায় যে দাওয়াত চলতেছিল উম্মত পুরা দাওয়াতের উপরে, এবং তারা দাওয়াত দিতেছিল, দাওয়াত তাদেরকে তাদের দিনের উপরে এইরকম ইস্তেকামত তাদেরকে দিছে, এইরকম অটল অবস্থা যে না কোনো লোভ তাদেরকে এই দিন থেকে হটাইতে পারে আর না কোনো ভয় ভীতি তাদেরকে এই দিনকে হটাইতে পারে। দুনিয়ার কোনো লোভ, দুনিয়ার কোনো ভয় ভীতি তাদেরকে তাদের দিন থেকে সরাইতে পারে না, এইরকম তারা দিনের উপরে অটল আর মজবুত, এটাই ইস্তেকামত। এই যে বলতেছে ইস্তেকামত হাসিল হবে দাওয়াতের দ্বারা, ইস্তেকামত হাসিল হবে দিনের মধ্যে, এটার অর্থ হল এই যে ভাই কোন লোভ কোন ভয় ভীতি তাকে তার দিন থেকে সরাইতে পারে না, সে তার দিনের উপরে অটল থাকে। তো এইরকম অটল অবস্থা, এরকম ইস্তেকামত কখন হাসিল হবে উম্মত, কখন এই তার দিনের উপরে এরকম অটল আর যে অবিচল থাকবে, বলে যে যখন কিনা এই উম্মত দাওয়াতের রাস্তায় খুরুজ করতে থাকবে, দাওয়াতের রাস্তায় চলতে থাকবে, বের হইতে থাকবে। দাওয়াতের রাস্তায় চলতে থাকা, বের হইতে থাকা, বলে যে তখন দিনের মধ্যে ইস্তেকামত পয়দা করবে। মানে দাওয়াত একটা হলো পরিবেশ সৃষ্টি করবে, আরেক হলো দিলের ভিতরে যকিনকে মজবুত করে। যখন দাওয়াত ছড়বে তো যকিন কমজোর হয়ে যাবে, আর পরিবেশ পরিবেশ আর পরিবেশ থাকবে না, সেটা অন্য পরিবেশ সৃষ্টি হবে, দিনের খেলাফ ইমানের খেলাফ পরিবেশ সৃষ্টি হয়ে যাবে। সেই জন্য মেরে মহাতরাম দোস্তা বুজুর্গনি বলেন যে কোরআন ও হাদিসের মধ্যে এই বিষয়ের উপরে যে দিনের উপরে ইস্তেকামত, এইটা তো দাওয়াত ছাড়া কোনো কোনো রাস্তা নাই। দাওয়াতি রাস্তা কে দিন মালারা দিনের উপরে ইস্তেকামত হাসিল করে এবং আল্লাহর রাস্তায় খুরুজ করা, বের হওয়া, আল্লাহর রাস্তায় বের হওয়া। উম্মত আজ এটাকে এটা যারা আশ্চর্য বোধ করতেছে, এটা আবার কোথা থেকে আবিষ্কার করে মেরে মহতরম দোস্তা বুজুর্গ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাইন্ডের জমানা। যদি কেউ এটার উপরে নজর করে, এটাকে যদি শিখে চিন্তা করে, সাহাবাদের ঘটনাগুলিকে দেখে, সাহাবাদের জীবনী দেখে, সাহাবাদের জমানাকে সে যে দেখে, তো সে এটা তার সামনে এই জিনিস একেবারে পরিষ্কার হয়ে যাবে যে সেই জমানায় এত শ্রেষ্ঠ জমানা, এত উত্তম জমানা, খোদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌজুদ, সাহাবাদের জমানা এর চেয়ে এই উম্মতের উত্তম জমানা নাই। এরকম উত্তম জমানায়ও আল্লাহর রাস্তার নকল হরকত, আল্লাহর রাস্তায় বের হওয়া আর আল্লাহর রাস্তায় বের হওয়া থেকে রোখা, এটাকে আল্লাহর রাস্তায় বের না হওয়া, এটাকে কত বড় জঘন্য অপরাধ মনে করা আকস্মিক ভাবে যারা উপস্থিত ছিলেন তারা গেছেন, সবার জন্য শরীক হওয়া ওটার মধ্যে সম্ভবও হয় নাই, কিন্তু তবুকের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমস্ত সাহাবাদেরকে আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য সবাইকে হুকুম দেওয়া হল, উনি বলেন এই কথা যে যেরকম এই উম্মতকে ইবাদতের হুকুম দেওয়া হয়েছে, ঠিক এমনি ভাবে এই উম্মতের জন্য দাওয়াতেরও হুকুম দেওয়া হয়েছে। দাওয়াতেরও হুকুম, যেরকম ইবাদতের হুকুম ওইরকম দাওয়াতেরও এক হুকুম। ইবাদতের মধ্যে নামাজের এক হুকুম, রোজার এক হুকুম, ইবাদত করার যে হুকুম আসছে, বলে ঠিক এমনি ভাবে দাওয়াতেরও হুকুম আসছে। তো হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তবুকের যুদ্ধের সময় যখন কিনা সমস্ত সাহাবাদের বের হওয়ার হুকুম হল, সমস্ত সাহাবা যাবেন, উনি বলেন যে আসলে ওই তবুকের যুদ্ধের সময় আল্লাহ তাআলা মুসলমানদের মধ্যে খাঁটি অখাঁটি এটার ছাঁটাই উদ্দেশ্য ছিল, ছাঁটাই হয়ে, কারণ মুসলমানদের সঙ্গে তো মুনাফেকরাও চলতেছিল, তারাও নিজেদেরকে মুসলমান জাহির করতেছিল। তো ওই জমানায় এই তবুকের যুদ্ধ আল্লাহ তাআলা এই জন্যই ঘটাইছিলেন যাতে খাঁটি মুসলমানদের ছাঁটাই হয়ে যায়। এই জন্যই বলেন যে তবুকের যুদ্ধে সমস্ত সাহাবায়ে গেছেন, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম সকলেই বের হয়েছিলেন, বলে মদিনা ঘুরলে একেবারে বৃদ্ধ অসুস্থ কোন খাঁটি মুসলমান অথবা কোন মুনাফেক ছাড়া আর কেউ দেখা যায়, কার কাউকে দেখা যেত না, এরকম অবস্থা হয়েছিল। এই পুরা মদিনা বেড়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সফরে রওনা হয়ে গেছেন, হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি খাঁটি মুসলমানদের মধ্যে একজন, উনিও বের হওয়ার জন্যই রোজানা উনি মনে করতেন যে আজ যাবো কাল যাবো, আজ যাবো কাল যাবো, এই রওনা হয়ে গেলাম। বলে আজকাল করতে করতে দেরি হয়ে গেছে, ইতিমধ্যে রসুল্লাহ সাল্লাম সফর করে ফিরত চলে আসছেন। তো ওনার যে এই যে বের হতে পারলেন না, এটাকে কত বড় অপরাধ হিসাবে দেখা হইল, কত বড় জুলুম মনে করা হইল। বলে মদিনায় সমস্ত সালাম কালাম বন্ধ হয়ে গেল ওনার সঙ্গে, যাহা থাকতে রসুল্লাহ সাল্লাহ ইসলামের সঙ্গে সালাম কালাম বন্ধ হয়ে গেল। উনি বলেন যে আমি রসুল্লাহ ইসলামের কিনারে খাড়া হইতাম অথবা রসুল্লাহ ইসলামকে সালাম দিতাম, আর আমি লক্ষ্য করতাম যে রসুল্লাহ সাল্লাহ ইসলামকে আমার সালামের উত্তর দেওয়ার জন্য ঠোঁট নাড়াইলেন না নাড়াইলেন না, হুজুরের ঠোঁট লড়লো না না লড়লো, এটা আমি খেয়াল করতাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সালামের জবাব দিলেন কিনা। এইরকম পরিস্থিতি ওনার হইল যে পুরা মদিনা কেউ কথা বলে না, কেউ সালাম করে না, সালামের জবাব দেয়। কি অপরাধ বলে যে এই তবুকের যুদ্ধে বের হইতে পারেন নাই, আজ যাব কাল যাব করতে করতে দেরি হয়ে গেছে। এইরকম পরিস্থিতি চলতেছিল, তো কাসানের বাদশাহ কাসান বলে যে সে এক চিঠি পাঠাইল মালিক রাদিয়াল্লাহু তাআলার কাছে গোপনে। ওই চিঠির মধ্যে বিষয়বস্তু ছিল যে তোমার সঙ্গী অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সঙ্গে দুর্ব্যবহার করতেছেন, তোমাকে গ্রহণ করতেছেন না, তো তুমি আমার কাছে চলে আসো, আমি তোমাকে ব্যবহার করব, আমি তোমাকে মূল্য দিব, আমি তোমাকে কদর করব। উনি ওই চিঠি যখন পড়লেন তো ওইটাকে জ্বলন্ত তন্দুরের মধ্যে ফেলে দিলেন, আর বললেন এ কথা যে এক মুসিবত কাটতে না কাটতে আরেক মুসিবত আসে। এটাকে এক মুসিবত মনে করলেন যে বাতিল আমাকে দাওয়াত দিতেছে, বাতিল আমাকে দাওয়াত দিতেছে, কাফের আমাকে দাওয়াত দিতেছে। সাহাবী ওই তো ওইটাকে সঙ্গে সঙ্গে তন্দুরে ফেললেন। মেরে মহাতারাম দোস্তা বুজুর্গ উনি বলেন কথা যে এই যে খুরুজ আল্লাহর রাস্তায় বের হওয়া, আল্লাহর রাস্তায় চলা ফেরা, যদি এই উম্মত এটাকে ছেড়ে দেয় তো বাতিল এই উম্মতকে গ্রাস করে, বাতিল তার আকিদা ভরে দিবে, বাতিল তার সমস্ত তাহজিব তামাদ্দুন সব জিনিস, বাতিল তার সব তরিকাকে তার মধ্যে এই উম্মতের মধ্যে ঢুকে দেবে। আর যদি এই উম্মত এই আল্লাহর রাস্তার চলাফেরা, আল্লাহর রাস্তার বের হওয়া এইটাকে যদি এই উম্মত জারি রাখে, তো মেরে মহতরম দোস্তার বুজুর্গ বাতিল কোন দাওয়াত দিয়া এই উম্মতকে কোনদিন তাদের তাহজিব তামাদ্দুন অথবা তাদের মুআশারাত অথবা তাদের কোন আকিদা এই উম্মতের মধ্যে ঢুকেতে পারবে না। এই উম্মত বাতিলের মোকাবেলায় শক্তিশালী থাকবে, যেরকম ভাবে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু উনি যদি একটা খুরুজ হয় নাই কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর সঙ্গে কোন আল্লাহর রাস্তা বের হওয়া ছুটে নেই, সব আল্লাহর রাস্তা বের হওয়ার মধ্যে উনি শরীক ছিলেন। তো একটা ছুটছে, তো একটা ছুটার কারণে বাতিল দাওয়াত দিতে সাহস পাইতেছে, কিন্তু যেহেতু আল্লাহর রাস্তা বের হওয়া চালু ছিল তো ওইটাকে সঙ্গে সঙ্গে তন্দুরে ফেলে দিতেছে, বাতিলের দাওয়াতকে কবুল করতেছেন। আজ এই উম্মত বাতিলের দাওয়াতকে কি পরিমাণ কবুল করছি আমরা আমাদের জিন্দগি দেখলেও বুঝতে পারি। তো এই জন্য বলেন যে ভাই যে আল্লাহ তাআলার যাবতা এবং সুন্নত এবং তরিকা, আর এটাই বাস্তব কথা যে দাওয়াত দিনের উপরে উম্মতকে ইস্তেকামত দিবে, এই দিনের উপরে তাকে অটল করবে, তার দিনের উপরে সে মজবুত হবে যদি দাওয়াত দিতে থাকে। আর আল্লাহর রাস্তার খুরুজ যখন চলতে থাকবে, আল্লাহর রাস্তার বের হওয়া যখন এই উম্মতের মধ্যে রেওয়াজে পরিণত হবে, তো মেরে মহতরম দোস্তার বুজুর্গ বাতিল তাকে কখনো দাওয়াত দিবে না, বাতিলের দাওয়াত তার উপর কোনো আসর করবে না, বাতিলের মোকাবেলায় সে শক্তিশালী থাকবে। আর যদি আল্লাহর রাস্তা বের হওয়া বন্ধ হয়ে যায় তাহলে এই উম্মত বাতিলের দাওয়াতের মধ্যে পড়ে যাবে, বাতিল তাকে গ্রাস করে নেবে আপন দাওয়াতের দ্বারা। এই জন্যই বলছেন এই কথা যে দুই অবস্থার একটা হবে উম্মত, হয় সেই উম্মত আপন দিনের দাওয়াত দিতেছে আর যদি সে দাওয়াত না দেয় তাহলে বাতের দিন বলারা তাকে দাওয়াত দিবে। আর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামনে ইস উম্মত কা আল্লাহ কে রাস্তে মে নিকলনে কা মিজাজ নকদ বানায়া থা। ऐसे ऐसे मौके आए सहाबा पर कि जिनकी सवारियां मदीने से तीवी के फासले पर थी उनको भी सवारी लाने की गुंजाइश नहीं थी, फरमाया कि फौरन निकलो। मेरे मोहतरम दोस्तों, रात को जमात तैयार हुई, सहाबा बैठे हुए थे, आपने फरमाया कि तुम गए नहीं। सहाबा ने किया कि यार सुबह सुबह चले जाएंगे। आपने फरमाया क्या तुम जन्नत के बागों में रात गुजारना नहीं चाहते, क्या तुम जन्नत के बागों में रात गुजारना नहीं चाहते। कितना मशहूर वाकया है अब्दुल्लाह ने रवाह रजी अल्लाह तआला अन्हु का कि आप सल्लल्लाहु अलैहि वसल्लम के साथ जुमा की नमाज पढ़ने के इरादे से ठहर गए और जमात रवाना हो गई। हमें भी अंदाजा नहीं है कि इस रास्ते में कितनी तेज रफ्तारी से अल्लाह का कुर्ब, वो तो खुद हदीस में आता है कि अल्लाह के रास्ते की मेहनत से बढ़कर अल्लाह के कुर्ब का कोई और सबब नहीं है, और कोई अमल अल्लाह के कुर्ब का अल्लाह के रास्ते की नकल हरकत से बढ़कर कोई अमल अल्लाह के करीब करने वाला नहीं है। सही हदीस है, मुंतखब हाजी ने यह रिवायत नकल की है अल्लाह के रास्ते में निकलने के फजाइल में। इन फजाइल पर उम्मत को बहुत गौर करने की जरूरत है, बहुत गौर करने का। मकसद यह है कि उम्मत के अंदर इस रास्ते में निकलने का जज्बा सहाबा के जज्बे के मुशाबे हो जाए। जब तक उम्मत में इस मेहनत का के करने में सहाबा वाला जज्बा नहीं जिंदा होगा, उस वक्त तक पूरा दीन उम्मत में जिंदा नहीं हो सकता, नहीं हो सकता। जब तक उम्मत में इस रास्ते में निकलने का जज्बा सहाबा के जज्बे के मुशाबे नहीं होगा, उस वक्त तक उम्मत में पूरा दीन जिंदा नहीं हो सकता। ठहर गए इस इरादे से कि जुमा की नमाज पढ़कर चले जाएंगे। आज सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया तुम गए नहीं। अर्ज किया कि या रसूलल्लाह, मैं तो जुमा की नमाज के लिए ठहर गया था। आपने फरमाया कि तुम्हारे साथी तुमसे कितने आगे चले गए। अर्ज किया कि आधे दिन का फर्क है, मेरे पास तेज सवारी है, मैं तेज सवारी दौड़ कर पहुंच जाऊंगा उन तक। आपने फरमाया तुम्हारे तुम्हारे साथियों के दरमियान 500 साल का फासला हो गया, और जमाने के एतबार से 500 साल और जमीनी एतबार से तुम्हारे तुम्हारे साथियों के दरमियान मशरिक मगरिब के दरमियान मशरिक मगरिब के बराबर फासला हो गया। और अगर आपका ख्याल यह है कि खैर के और भी काम हैं, हम अल्लाह के रास्ते में माल खर्च करके हम दीन के कामों में अपना माल लगाकर ये किसी खैर के काम के जरिए उन तक पहुंच जाएंगे, तो आपने ये भी फरमा दिया लवान फक्ता मा फिल अर्दी जमीअन मा अदरकता फदला फदरतिहिम। कहते हैं रवाहा, अगर तुम सारी दुनिया का माल जितना जमीन के ऊपर नीचे है सारा का सारा खर्च कर दो खैर की राह में, तब भी सुबह निकलने वाली जमात की फजीलत को हासिल नहीं कर सकते। मेरे दोस्तों अजीजों, हजरत हयात सहाबा में और मुंतखब हदीस में इन रिवायतों को वाकयात को इस काम की अहमियत उम्मत को समझाने के लिए, इसकी तालीम देने के लिए इन वाकयात को और इन रिवायात को जमा किया है, ताकि उम्मत के अंदर इस मेहनत के लिए वो बेदारी पैदा हो जो बेदारी सहाबा में थी। यही वाकया पेश आया हजरत उमर के जमाने में कि मुआज़ बिन जबल रज़ी अल्लाह तआला वो जुमा की नमाज पढ़ने के लिए ठहर गए। आपने फरमाया, हजरत उमर ने फरमाया कि मुआज़ तुम गए नहीं। आज किया अमीरुल मोमिनीन, जुमा पढ़कर चला जाऊंगा। तुमने फरमाया ए मुआज़, क्या तुम भूल गए वाकया जब तुम्हारे रवाहा के साथ पेश आया था। کہ وہ آپ صلی اللہ علیہ وسلم کے ساتھ آپ کا خطبہ سننے کے لیے, آپ کے مسجد کی نماز کی فضیلت حاصل کرنے کے لیے اور آپ کی دعائیں دینے کے لیے ٹھہر گئے تھے, کیا تم واقعہ بھول گئے؟ یعنی اس کا مطلب یہ ہے کہ جو اہمیت اللہ کے راستے کی نقل و حرکت کی آپ کے زمانے میں تھی, وہی آپ کو خلفاء راشدین کے زمانے میں رہی. میرے دوستو عزیزو, امت میں بے دینی کی ابتدا اور امت میں ارتداد کی کا جو اصل سبب ہوا وہ امت کا اپنے دین کو دے کر دعوت اور عمل کے ساتھ پھرنا ختم ہوا, یہ اصل سبب ہے امت کی بے دینی کا اور امت کی گمراہی کا. اس لیے حضرت صلی اللہ علیہ وسلم نے کیونکہ اس نقل و حرکت کی اہمیت کو اس لیے بیان کیا گیا ہے کہ پورے دین کا قائم رہنا اس نقل و حرکت پر موقوف ہے. اس لیے میرے دوستو بزرگو عزیزو, یہ جو کچھ میں عرض کر رہا یہ تو ایک وقتی چیز ہے, لیکن میں پورے وجہ سے کہتا ہوں کہ اپنے یعنی گہرے مطالعے میں رکھنا چاہیے حیات الصحابہ کو اور اہتمام کرنا چاہیے منتخب احادیث کے پڑھنے کا, کیونکہ حضرت جو کچھ چاہتے تھے اس کام کے بارے میں وہ سب کچھ حضرت نے ان کتابوں میں جمع کر دیا ہے. میرے دوستو بزرگو عزیزو, اگر ہمارے سامنے صحابہ کی نقل و حرکت اور احادیث میں ان کی نقل و حرکت کے فضائل نہ رہے تو یہ کام ایک تنظیم ایک پروگرام کا بن کے رہ جائے گا. ہم میں سے ہر ایک اس کے لیے نکلنے کی یعنی اہمیت نہ محسوس کرے گا نہ اس اہمیت پر دوسرے کو اٹھائے گا. اس لیے میں ضروری بات کر رہا کہ جب حضرت سے کہا گیا کہ آپ تبلیغ کے اصول پر کتاب لکھیے, حضرت نے فرمایا کہ میں نمونہ نہیں ہوں, نمونہ صحابہ ہیں. اسے حضرت صاحب لکھی ہے تاکہ امت اس کے مطابق صحابہ کی اس محنت کو زندہ کرے جس محنت سے پورا دین زندہ تھا. میرے محترم دوست بزرگوں, بولیں جی ایر مدد ایک بڑا گروتوپورن جنس ہل جو نگد بیر ہوا, যে নগদ বের হওয়ার জন্য রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম যেভাবে ইহতমাম করছেন এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইনদেরকে নগদ বের করছেন, এখন এই নগদ কি বের হল? ভাই উঠাউঠি হইতেছে অনেক, মেহরবানি করে একটু বসেন, একটু সময়ের জন্য বসেন, কথা পুরা হয়ে যায় তো দেখতে খুবই খারাপ দেখা যায়, মাঝখান থেকে অনেক বেশি উঠাউঠি করতেছেন, ভাইরা একটু বসায় দেয়, বড় গুরুত্বপূর্ণ কথাবার্তা এগুলি আমরা মনোযোগ দিয়ে শুনি. تو انہیں بولے جی بھائی حضور اکرم صلی اللہ علیہ وسلم نگد بیر ہوار اوپر ایکن ہی بیر ہو نگد بیر ہوار اوپر بڑا تاکید دی صحابہ رضی اللہ تعالی عنہم اجمعین در کے اٹر اوپر اٹھائی سین کہ ذرا نگد بیر بھی جائے, یہاں تو کیا تو کھانی جے ایک جنے بولتے سے جے مائل تین ایک دورے ہمارا گھوڑا آسے تین مائل دورے ہمیں جے گھوڑا نہیں آسے তো রসুল্লাহ সাল্লাম এটারও অনুমতি দেন নাই, বলে যে না তিন মাস ধরে যা ঘোড়া যে আনবে সে না, বলে যে এখান থেকে বের হবে সেই যাবে, তো যে উপস্থিত যারা উপস্থিত আছে এখান থেকেই যেতে হবে, তিন মাস থেকে দূর থেকে ঘোড়া আনতে সময় লাগবে দেরি হবে, বলে এটারও অনুমতি দেন. এইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নগদ বের করছেন, এমনি ভাবে বলেন যে এক জমাত তৈরি করছেন, জমাত রাত্রিবেলায় মসজিদে বসে রয়েছে, তো হুজুর বললেন যে তোমরা আল্লাহ রাস্তায় গেলে না, তো তারা বললো যে ইয়া রাসূলুল্লাহ সকালবেলাই যাব, রাতের অন্ধকারে কোথায় যাই, তো সকালবেলাই যাব, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন যে তোমরা কি যাও, তোমরা কি চাও না যে রাত্রিই তোমরা বেহেশতের বাগানে ঢুকে পড়ো, বেহেশতের বাগানে বিচরণ করো, রাত্রিই তোমরা বেহেশতের বাগানে চলে যাও, এটা কি তোমরা চাও না? তার মানে হলো যে তুমি এখনই যদি বের হয়ে যাও তুমি এখনই বেহেশতের বাগানে ঢুকে গেল। তো এভাবে সাহাবাদেরকে নগদ বের করার জন্য আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলার ঘটনা, যে এটা মশহুর ঘটনা সবাই জানে, যে ভাই হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা ওনার জামাত রওনা হয়ে গেল আর উনি জুমার দিন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে জুমার নামাজ পড়ার জন্য অপেক্ষায় থাকলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে জুমার নামাজ পড়লেন, জুমার নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখলেন, দেখে জিজ্ঞাসা করলেন আব্দুল্লাহ তুমি গেলে না, তোমার জুমার চলে রওনা হয়নি? তো উনি বললেন যে হ্যাঁ সকালবেলায় রওনা হয়ে গেছে। উনি বলছেন এই ঘটনা দ্বারা এই কথাটা আরো বুঝে আসে যে আল্লাহর রাস্তায় বের হওয়া, আল্লাহর রাস্তায় বের হয়ে যে আমল করে সেই আমল আল্লাহ তাআলার নৈকট্য দেওয়ার মধ্যে সব আমলের চেয়ে বেশি শক্তিশালী, সব আমলের উপরে। মানে আল্লাহর রাস্তার আমলে যে নৈকট্য হাসিল হবে, আল্লাহর রাস্তায় আমল ছাড়া অন্য ঘরে বসে ওই আমল দ্বারা এত নৈকট্য হাসিল হবে। এমনি ভাবে মুনতাখাব হাদিসের মধ্যে আসছে, এটা তো পুরোপুরি এইভাবেই আসছে যে আল্লাহর রাস্তার বাহিরা এইটা যে পরিমাণ আল্লাহ তাআলা নৈকট্য দেওয়াবে আর কোন আমল এইরকম নৈকট্য দেওয়াবে। আল্লাহর রাস্তায় বের হওয়ার চেয়ে নৈকট্য হাসিল করার আর কোন বড় আমল নাই, আল্লাহর নৈকট্য হাসিল করার আর কোন বড় আমল নাই আল্লাহর রাস্তায় বের হওয়া ছাড়া। সেই জন্য মেরা মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন যে তোমার জামাত তো রওনা হয়ে গেছে, তুমি যে দেরি করলা, তোমার জামাত কতক্ষণ হয়েছে রওনা হয়েছে? উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আধা বেলা আগে সকালবেলা তারা রওনা হয়ে গেছে, এখন জুমার সময়, আমি আপনার পিছনে শেষ জুমাটা পড়ার জন্য, আপনার খুতবাটা শেষ খুতবাটা শোনার জন্য আমি ছিলাম, আমার কাছে দ্রুতগামী ঘোড়া আছে, সবারই আমার খুব দ্রুতগামী আছে, আমি তাদেরকে ধরে ফেলব, তারা আধা বেলা আগে গেছে। হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা আধা বেলা যায় নাই, জমানা হিসাবে সময় হিসাবে তারা তোমার চেয়ে কতখানি আগে গেছে, 500 বছর আগে চলে গেছে, জমানা হিসাবে 500 বছর আগে চলে গেছে তারা। আবার যে দূরত্ব হিসাবে বলে পূর্ব পশ্চিমে যত দূরত্ব এই পরিমাণ দূরত্ব চলে গেছে, এতখানি ব্যবধান হয়ে গেছে তোমার মধ্যে আর তাদের মধ্যে, পূর্ব আর পশ্চিমে যতখানি ব্যবধান এতখানি ব্যবধান হয়ে গেছে। আবার যে ভাই মানুষ চিন্তা করে এই কথা বলে ভাই আরো তো নেক আমল আছে, তো জানমাল আরো কোন নেক আমলে খরচ করে দিয়া নেকি হাসিল করে নিব। তো হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও বলে দিয়েছেন, বলে যদি তুমি সারা দুনিয়ার সমস্ত সম্পদ এদেরকে যদি তুমি খরচ করো তো তাদের এক বেলার সমান তুমি হইতে পারবে না, এক বেলায় তারা যে ফজিলত হাসিল করছে তুমি সারা দুনিয়া খরচ করেও ওই ফজিলতকে হাসিল করতে পারবে। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ যে জমানা হিসাবে, জায়গা হিসাবে, খরচ হিসাবে সব দিক দিয়ে একজন তারা আগে বেড়ে গেছে, তোমার চেয়ে এত আগে বাড়ছে যে 500 বছর আগে চলে গেছে, পূর্ব পশ্চিম পরিমাণ এত পরিমাণ দূরত্ব তারা আগে চলে গেছে, এবং সারা দুনিয়ার সমস্ত সম্পদ খরচ করলে যা নেকি হবে তার চেয়ে বেশি নেকি তারা হাসিল করে ফেলে। তো এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন কথা যে আল্লাহর রাস্তায় বের হওয়া, নগদ বের হওয়া, নগদ বাকিও তো বের হওয়া যায়, বলে না সাহাবাদের জজবাটা কি ছিল, সাহাবাদের জজবা ছিল নগদ বের হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কি জজবা বানাইছিলেন, সাহাবাদের জজবা এই বানাইছিলেন যে নগদ বের হও, দেরি করে না, দেরি করে তো বের হইতে পারেই সবাই, মানে নগদ বের হওয়ার জজবা সাহাবাদের তৈরি করছে। উনি বলেন যে যতক্ষণ পর্যন্ত আমাদের জজবা ও সাহাবাদের জজবার সঙ্গে মিল না হবে, সাহাবাদের যেরকম নগদ বের হওয়ার জজবা ছিল আমাদেরও নগদ বের হওয়ার জজবা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত পুরা দিন জিন্দা হবে না। পুরা দিন জিন্দা হওয়ার রাস্তাই হল যে মেহনতের মধ্যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের সঙ্গে মিল হইতে হবে, সাহাবারা যেরকম মেহনত করছেন আমাদের মেহনত ওইরকম হইতে হবে, তারা নগদ বের হয়েছেন তো আমাদেরকেও নগদ বের হইতে হবে। এনে কথা হলো যে এই মেহনতটাকে নিজের মন গড়া মতো না, নিজের ইচ্ছা মতো না, বলে যে আমি যেরকম চাই ওরকমই করলাম, বলে না এটাকে সম্পূর্ণ সাহাবাদের নকলে করতে হবে, সাহাবাদের জীবনী থেকে নিতে হবে, তাদের নকলে করতে হবে এই মেহনতটাকে। এই জন্যই হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলী হায়াতুস সাহাবা লিখছেন, মুনতাখাবা হাদিস লিখছেন, এনে ওটার মধ্যে সমস্ত হাদিসগুলা যে ছয় নম্বরের হাদিসগুলাকে জমা করছেন, হায়াতুস সাহাবার মধ্যে পুরা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এই মেহনতের সঙ্গে সম্পর্কিত যত বিষয় দিয়ে সমস্ত বিষয়গুলা তিনি ওইটার মধ্যে সাহাবাদের ঘটনাবলীগুলিকে সব জমা করে দিয়েছেন। উনি বলতেছেন এই কথা যে কেউ এই কথা বলছিল ওনাকে যে আপনি একটা তবলিগের উসুলের কিতাব লিখে দেন, কি উসুলে তবলিগ করবে, কি নিয়মে তবলিগ করবে, এটা কিতাব লিখে দেন। উনি বলেন যে আমি কোন তবলিগের নমুনা না যে আমার লেখা উসুল মতো তবলিগ চলবে, সাহাবাদের সাহাবারা হইলেন এই তবলিগের মেহনতের নমুনা, সাহাবারা হইলেন নমুনা। তো আমি তো হায়াত সাহাবা লিখে দিচ্ছি, হায়াত সাহাবা থেকে সবাই নমুনা নিতে পারে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা কিভাবে এই মেহনতটাকে করছিলেন, তা হায়াত সাহাবা পড়লে সবাই বুঝতে পারে। মেয়ের মহতরম দোস্তা বুজুর্গ হায়াত সাহাবা উনি বলেন যে ভাই আমি তো আমভাবে সবাইকে বলতেছি, আমি তা এই বয়ানের মধ্যে কথা আসছিল বলে বলতেছি, আর আমি বিশেষভাবেও পুরা মজমাকে বলতেছি, পুরা মজমাকে বিশেষভাবে আমি বলতেছি এই কথা যে হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি হায়াতুস সাহাবা এবং মুনতাখাবা হাদিস দুইটা কিতাব এই মেহনতের জন্যই রেখে গেছেন। তো কাজেই এই দুটোটা কিতাব আমাদের মোতালার মধ্যে থাকা চাই, আমাদের তালিমের মধ্যে মুনতাখাবা হাদিস তো আছেই, আগে থেকে বলা আছে, এবং হায়াতুস সাহাবাও আমাদের সবাই মোতালার মধ্যে থাকা চাই। তো এই জন্য উনি বলেছেন আমি বিশেষভাবে এই কথাটা বলতেছি। আচ্ছা উনি বলতেছেন কথা যে ভাই একটা কথা বলে রয়ে গেছে, বলেন যে ভাই এই ঘটনাটা হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলার ঘটনা একটা, তো এক তো হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহার ঘটনা, আরেকটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানারও ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় এক ঘটনা ঘটছে, সেটা হলো হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে কোন এক জামাতে জোড়া হয়েছিল, উনি ওইরকম জুমার দিন দেরি করতেছিলেন, তো তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন এই কথা যে মুয়াজ তুমি এখনো গেলে না, তোমার জমাত রওনা হয়ে গেছে, তুমি কি আব্দুল্লাহ ইবনে রাওয়াহার ঘটনা তোমার জানা নাই, আর তোমার সেই ঘটনাটা কি স্মরণ নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে কি বলতেছিলেন? তো হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা কো আর উমর রাদিয়াল্লাহু তাআলা ওই কথাটাই বললেন যে যখন জমাত রওনা হয়ে গেছে তোমার রওনা হয়ে যাওয়া উচিত, কোন আমলের দ্বারা তুমি আল্লাহর রাস্তা ছাড়া আর কোন আমল দ্বারা আল্লাহ তাআলার এত নৈকট্য হাসিল করতে পারবা না যত নৈকট্য আল্লাহর রাস্তায় বের হওয়ার আমলের দ্বারা তুমি নৈকট্য হাসিল করো। তো জুমার নামাজের জন্য দেরি করতেছেন, এই জন্যই তো মনে করতেছেন জুমার নামাজের দ্বারা, হুজুরের পিছনে জুমার নামাজের দ্বারা, অথবা মদিনাতে জুমার নামাজের দ্বারা, হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা এই নামাজের দ্বারা আমি আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করব, আর হুজুর বলতেছেন যে তুমি এই নামাজের দ্বারা নৈকট্য হাসিল এই পরিমাণ হাসিল করতে পারবে না যে পরিমাণ তারা সকালে বের হওয়ার দ্বারা হাসিল হয়েছে, এবং তাদের আল্লাহর রাস্তার আমল দ্বারা তারা যে পরিমাণ নৈকট্যকে হাসিল ইরাদে করো, নিয়তে করো, আর ইস আজম কে সাথ নিয়ত করো কি হমে আপনি জাত সে ইস মেহনত কো করনা হে আর হর ঈমান ওয়ালে কো ইস মেহনত পর লানা হে। উম্মত এক উম্মতি কে জিম্মেদারি কো সাহাবা ওয়ালে জিম্মে পর সাহাবা ওয়ালে এহতিসাব যারা উনি ইখলাস মে এক এক কদম পর আল্লাহ সে আজর কি উম্মীদে থি উন উম্মীদো কে সাথ ওর উন আজাইম কে সাথ ওর ইস মেহনত সে ইয়াকিন ও মাহল কে বদলনে কে ইয়াকিন কে সাথ হমে কদম উঠানা হে। বদল করকে ফরমাও ইসকে লিয়ে কোন নকদ চাহিয়ে, নকদ ইসকে লিয়ে তৈয়ার হে। তো বলতেছেন যে ভাই